বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপাল্লভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাদরণ্যম মায়ামেঘ দৈত্যপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎপাদপল্লবনখচন্দমনি ছটায়া বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শী পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতু সংকীর্তনৈকবিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীশযশ্চ বদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম ভজামহে ভগবতো স্বরূপম। শিশিল শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমি বা আমার এটা উত্তম পুরুষের কথা, আমি বা আমার এটা উত্তম পুরুষের কথা। উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ আছে, যদি সেই সম্বন্ধ আবিষ্কৃত না হয় তাহলে প্রীতি বা প্রেম বলে কোনো বস্তু বাস্তবিক উদিত হতে পারে না। বাস্তবিক পক্ষে সদ্গুরু জগতে সুদুর্লভ, তার চেয়েও আরও কঠিন সৎ শিষ্য পাওয়া। শ্রীল পরীক্ষিত মহারাজজি শ্রী সুখদেব পরমহংস গুরুর চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন, আর প্রশ্ন রেখেছিলেন তার শ্রীচরণে, সেসব আলোচনা হয়েছে। বর্তমান যুগে সদ্গুরু শাসন মেনে নেওয়ার মতো সেরকম ব্যক্তি খুবই সুদুর্লভ বলা যায়। প্রাতকালীন সময়ে আমি কিছু অবাঞ্ছিত কীর্তন না করতে বলেছিলাম, সেগুলো আমি বলি নাই, এগুলো গুরুবর্গের আদেশে আমাকে বলতে হয়েছে। যদি অবিচারে আমি এই কথাগুলো বিশ্বাস না করি, মেনে না নিই, তাহলে প্রাতকালীন অধিবেশনে যেগুলো চর্চা করা হয়েছিল, অর্থাৎ ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আমরা কোনো না কোনোভাবে সকলেই প্রায় কোনো না কোনোভাবে নুনাধিক মায়া বিচারে মায়াবাদ বিচারে দুষ্ট। আজ্ঞা গুরু নাম কি অবিচারে পারণীয়া, গুরু বৈষ্ণবের আজ্ঞা যদি তিনি সে অবস্থায় হন, বদ্ধ অবস্থায় যেটা পূর্বেই আলোচনা করেছিলাম, মুক্ত পুরুষের আনুগত্য করলে মুক্ত হওয়া যায়, আর বদ্ধ জীবের আনুগত্য করলে বন্ধন দশা প্রাপ্ত হয়, লাভ হয় না, সুবিধা হয় না। মহাজনের যে সমস্ত কথা, যে সমস্ত কীর্তন, তার মধ্যে বীর্য থাকে, শক্তি থাকে, প্রাণ থাকে, সেগুলো তারা নিজের অনুভবের থেকে ভজন বলে ভগবত ইচ্ছায় প্রকট করেছেন। বাজারের কোনো কীর্তন আমি করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি না, যদি এটুকু বোঝার মতো বুদ্ধি আমার না থাকে তাহলে আমি আর কি হরিকথা শ্রবণ করলাম। আলোচনা প্রসঙ্গে সকালে আমরা বিশ্বসর্গ বিসর্গাধীন অবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধ্যাম নমামিতম আলোচনা হয়েছে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের তৃতীয় স্কন্ধেতে এই পর্যন্ত আলোচনা হয়েছিল যে সুখদেব গোস্বামী বলছেন, এবং এ তৎপুরা পৃষ্ঠ মৈত্রেয় ভগবান কিল খত্তাবনম প্রবিষ্টেন ত্যাক্তিয়া স্বগৃহ ঋদ্ধিমত। সুখদেব গোস্বামী জানাচ্ছেন যে এ হস্তিনাপুরের এত বৈভব সব কিছু রয়েছে, সেই সমস্ত বৈভব আদি ত্যাগ করে বিদুরজি মহারাজ অরণ্যে চলে গেলেন। তিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি রাজদরবারে বিভিন্ন কাজ করেন, তিনি উপদেষ্টা মন্ত্রীর কাজ করেছিলেন, তার উপদেশ গ্রহণ করতে রাজি হননি। তার সমস্ত উপদেশগুলো সারা জীবন ধরে যেসব উপদেশ দিয়েছেন, বিশেষ করে অন্ধ ধৃতরাষ্ট্র যিনি ছিলেন তাকে, সেইগুলো একত্রে যারা কবি অর্থাৎ যারা ভূত ভবিষ্যৎ বর্তমান অনুভব করেন তারা বৈদুরিকম বলেন, বিদুরের উপদেশাবলী। বিদুরজি মহারাজের কোনো উপদেশ সহসা গ্রহণ করেন নাই অন্ধ ধৃতরাষ্ট্র, কখনো মনে করেছেন কিছু অনুকূল সেটা, বাদ বাকি গুরুত্বপূর্ণ যেগুলো কোনোটাই তিনি গ্রহণ করেন নাই। আর তিনি মন্ত্রীর কাজ করলেও রাজদরবার থেকে কোনোরকমভাবে তিনি টাকা পয়সা কোনোরকম বৈভব কোনো কিছু গ্রহণ করতেন না, তিনি পরম নিষ্কিঞ্চন ছিলেন। তিনি রাজদরবারে কাজ করলেও মাদুকুরী বৃত্তির দ্বারা তিনি তার জীবন অতিবাহিত করতেন। পিতামহ বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেসব কথা আলোচনা করতে গেলে এসব আলোচনা হবে না। পিতামহ বিশ্ব বলেছিলেন পুরুষ সকল অর্থাৎ ভোক্তা পুরুষ, পরম পুরুষের সকালে দুরকম পুরুষের কথা জানানো হয়েছে, একটা হচ্ছে ভোক্তা পুরুষ ক্ষুদ্র, আর একচো পরাত্পর অখিলেশ্বর ক্ষীরোদগোসাই অনিরুদ্ধ বিষ্ণু, যিনি জীবের হৃদয়তে পরমাত্মা রূপে বিরাজমান থাকেন। পিতামহ বিশ্ব জানিয়েছিলেন যে পুরুষ অর্থের বশ, অর্থ কাউর গোলামি করে না, পুরুষ অর্থের গোলামি করে, অর্থ কাউর গোলামি করে না, অনেক কথা সেসব। কিন্তু বিদুরজির ক্ষেত্রে এসব কোয়েশ্চেন এসব প্রশ্নই আসতে পারে না, কেন বিদুরজি সম্পূর্ণ নির্লিপ্তভাবে সেখানে সেবা করেছেন এবং নিজে মাদুকুরী বৃত্তির দ্বারা নিজের জীবন ধারণ করেছেন। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ, মহাপ্রভুর কথা ঠিক কথা। অনেকে প্রশ্ন করেন পিতামহ বিশ্বের মতো একজন এত বড় একজন মহাজন, তিনি দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিলেন তেন তিনি প্রতিবাদ করলেন না, অনেক প্রশ্ন এসব আসে কেন করলেন না, এরা অনেক কথা। দ্রৌপদী জিজ্ঞাসা করেছেন কোনো একটা সময় গোপনভাবে, এখানে তিনি দেখলেন যে কিছুতেই আমার কথা গ্রহণ করল না কে, ধৃতরাষ্ট্র। শুধু তাই নয়, পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিছু উপদেশ নিয়ে গেছিলেন, কিছু পরামর্শ কিছু সন্দেশ নিয়ে গেছিলেন যাতে সমস্যাটা মেটানো যায়, কিন্তু সেসব কথা শুনলেন না, অপরাধী। যেসব উপদেশগুলো করা হচ্ছিল বিপদের মুহূর্তে সেগুলোকে দুর্যোধন কুলাঙ্গার সেগুলো মেনে নেয়নি, এবং এত বড় একজন মহাজন বিদুরজি মহারাজকে অকথ্য অপমান করেছিলেন, সেসব প্রসঙ্গ আমরা কিছু স্পর্শ করব। তিনি সমস্ত ছেড়ে দিয়ে চলে গেলেন জঙ্গলে অর্থাৎ অরণ্যে। অরণ্যবাসের কথা আমরা ব্যাখ্যা করেছিলাম, অনেকেই বলবেন আমার এই সব ঝামেলার দরকার নেই আমি অরণ্যে চলে যাই। আমরা অরণ্য কথার ডেফিনেশন বলেছিলাম, আরও ১১ স্কন্ধে আসবে। বনে চলে যাওয়া মানেই হলো আমার সমস্যা চলে গেল, নট দ্যাট জঙ্গলে চলে গেলে আমার সমস্যা, তা তো নয়। জঙ্গলে গেলে তোমার এই বদ্ধ মনটাকে নিয়েই যাবে তুমি, জঙ্গলে যে যায় সে ব্যক্তি নির্জনে জঙ্গলে যেখানে যায় সেখানে নিজের বদ্ধ মনটাকে নিয়ে যায়, আর এই বদ্ধ মনটাকে নিয়ে যেখানে যাবে চোদ্দ ভবনে সেখানেই সমস্যা খারাপ হয়ে যাবে। ফার্স্ট অফ অল এই মনটাকে কি করে কন্ট্রোল করা যায় সে ব্যাপারে আমি কিছু আলোচনা করেছিলাম। কেন ভাগবতী মহাপ্রাণ এই একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে যে লাইনে যেমনভাবে ভজন করুন, অর্থাৎ অথেন্টিকভাবে, আমি উটপাটাং ভজনের কথা বলি নাই, যোগী জ্ঞানী যেভাবেই তারা যে যে অবস্থায় ভজন করুন তার সব সব সব সর্বমূলে মনকে বশীভূত করা, মনকে না বশীভূত করতে পারলে কোনো কালেও তার কোনো কিছুই হতে পারে না। এ সম্বন্ধে আমি বেশ কিছু কথা আলোচনা করেছিলাম, পুনর এই সব সামান্য কথা আলোচনা করব না। সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, সমস্ত ভজন জেনে রেখো মনকে প্রথমে, ফার্স্ট অফ অল ট্রাই টু গেট কন্ট্রোল ওভার ইয়োর মাইন্ড, তোমার মনের ওপরে। যেমন কুকুরটাকে বলে এই বস, কুকুরটা বসবে, চল চলবে। যে সাধক নিজের মনকে ঠিক এই ধরনের অবস্থায় নিয়ে যেতে পেরেছেন তিনি অবশ্যই ভজনে অগ্রসর হবেন, গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকতে হবে। বিশেষ করে সংকীর্তনের কথা বলা হয়েছে, সংকীর্তনের দ্বারাই এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ লাভ পাওয়া যায়, অন্য কোনো সাধনের কথা আমরা গ্যারেন্টি দিতে পারবো না, শাস্ত্র গ্যারেন্টি দেয় নাই। এখানে রাজা অর্থাৎ পরীক্ষিত মহারাজ বলছেন যে মৈত্রেয় মুনির সঙ্গে তার কথায় দেখা হয়েছিল, মৈত্রেয় মুনির সঙ্গে বিদুরজি মহারাজের কোথায় দেখা হয়েছিল। রাজ শ্রী রাজোবাচ কুত্র খত্তুর ভগবতা মৈত্রেয়ানা আস সঙ্গমহা কদা বা সহ সংবাদ এতদ বর্ণয় ন প্রভু অস্মাকাং সাকাশে, আমাদের কাছে যদি দয়া হয় আপনার এইসব কথাগুলো বলুন, কোথায় মৈত্রেয় মুনির সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হলো। বলে কেন হঠাৎ এই কথা বললেন, কালকে আজকে সকালে বলেছিলাম যে মৈত্রেয় মুনি, মৈত্রেয় মুনির সঙ্গে এই বিদুরজির একটা সম্বন্ধ আছে গোপন, সেটা হবে এবার। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে যান সেই সময় উদ্ধবজি মহারাজকে, এবং সেই সময় মৈত্রেয় মুনিও ছিলেন, বলেছিলেন উদ্ধবকে তুমি চলে যাও বদ্রিকাশ্রমে, আর মৈত্রেয় মুনিকে বলেছিলেন আমার অত্যন্ত প্রিয় বান্ধব আপনজন সেই বিদুর, তাকে আপনি, তাকে তুমি এই যে তত্ত্বজ্ঞান আমি উপদেশ করলাম এই ভাগবত তত্ত্ববিজ্ঞান, এটা তাকে দেবেন, এটা তোলা রইল আপনার কাছে, আমি চললাম। এই জন্য রাজা এটা জানেন পূর্ব আলোচনাতে, সেই জন্য বলছেন কোথায় দেখা হলো, আর এ তো সামান্য কোনো কথা হবে না, তো নিশ্চয়ই এমন কিছু কথা হবে ভগবত তত্ত্ববিজ্ঞান যেটা ভগবান বলেছিলেন, এই সমস্তগুলো আপনি বলুন। আলোচনা প্রসঙ্গে সুখদেব গোস্বামী এর মধ্যে মধ্যে শিশুকুবাচ শিশুতোবাচ চলে আসে, এটা যদি কেউ ট্র্যাক হারিয়ে ফেলে বুঝতে পারবে না। এখানে সুতদেব গোস্বামী বলছেন সনকাদি আঠাশি হাজার ঋষুকে, তিনি শুনেছিলেন সুখদেব গোস্বামীর কাছে বসে, কে সুতদেব গোস্বামী, কখনো কখনো সেই প্রসঙ্গ শুনে সুকুবাচ শিশুকুবাচ এই কথাগুলো বলছেন, কিন্তু এতে যেন কি কনফিউশন না হয় তাহলে বোঝা যাবে না। বলছেন এই কথা তো সামান্য কথা নয়, সেই জন্য এগুলো দয়া করে আপনি বলুন। এগুলো সুখদেব গোস্বামী যখন বর্ণনা করছিলেন পরীক্ষিত মহারাজকে সেই প্রসঙ্গ টেনে বলছেন যে এই যে সর্বদোষের আগর আকর এই যে দুর্যোধন মহাভাগবত এই নিষ্কিঞ্চন প্রবর এই বিদুরজি মহারাজকে অকথ্যভাবে অপমান করলেন, হায় হায় এমনভাবে অপমান করলেন কোনো মনুষ্য জগতের কেউ এটা সহ্য করে নেবে না। তিনি একমাত্র পরমহংস বলে মান অপমান সমান জ্ঞান করেন বলে ওটাই কিছু মনে করলেন না, মনে করলেন এটা কালের প্রভাব, কাল প্রভাব বিস্তার করেছে, এটা হতেই পারে। মান অপমানের তুল্য জ্ঞান গীতা তো উপদেশ করছেন, তুল্য নিন্দা স্তুতি মৌনি, হ্যাঁ সন্তুষ্ট স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন চিত স্থির মতির ভক্তি মানতে ইত্যাদি শ্লোক বলা আছে গীতাতে। মান অপমানে তার কিছু যায় আসে না, তিনি বুঝলেন এখানে কালের প্রভাব, আমি চলি এখানে আর থেকে লাভ নেই। কী বলছিলেন কিরমভাবে অপমান করেন, বলছেন ক এনম অত্র উপজো হাব, কে একে একে কে ডেকে এনেছে এখানে, জিম্ভম দাস্যাহা সুতম যত বলিন নৈব পুষ্ট, আমাদের খাচ্ছে আমাদের পচ্ছে, আরে দাসী পুত্রকে কে নিয়ে এসছে এখানে। তসমিন প্রতিপহ পরকৃত্য আস্তে নির্বাসতাম আসু পুরা ছশানো, এর শ্বাস মাত্র এখানে নিঃশ্বাসটা যেন চলে, এই পর্যন্ত থাক, বাকি ধাক্কা মেরে বার করে দাও এ রাজধানীর বাইরে, কে এনেছে ওকে। অন্ধ ধৃতরাষ্ট্র যদি শুধু চোখে অন্ধ হতেন ভালো হতো, অন্ধ ধৃতরাষ্ট্র যদি চোখে অন্ধ হতেন না ক্ষতি ছিল না, কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র হৃদয়তে অন্ধ, হৃদয়ের অন্ধতা মহারাজ সবচেয়ে ভয়ঙ্কর। এই দুটো চোখে কি দেখা যায়, এ দুটো চোখে কি দেখা যায়, এ দুটো চোখে না দেখতে পারলেও ভগবানের কাছে অনায়াসেই যাওয়া যায়। এই জগতে এই জগতের কোনো বস্তুতে একবার লালসা পরমহংস গুরু বৈষ্ণবের কিছুই থাকে না। তারা এই জগৎটাকে স্বপ্নবধ দর্শন করেন, সুরদাসজি গোস যে ছিলেন এখানকার, এই যে সুরদাসের কথা বলছি আরেক সুরদাস, সেটা গর্গসংহিতা কোনো প্রসঙ্গে আসে পুরাণেতে, গর্গমণিকে বলছেন আপনি দয়া করে আমি একটু চোখ দিয়ে একটু একটু আমি চোখে অন্ধ, দয়া করে যদি চক্ষুদান করেন, আপনার তো কৃপা যদি হয় চক্ষুদান করলে, আমি শুনেছি কৃষ্ণ নামক এক রত্ন জন্মগ্রহণ করেছেন আবির্ভাব, আমি একটু চোখে দেখতে চাই। গর্গমণি হেসে বললেন আপনি কি সত্যিই দেখছেন না কৃষ্ণকে, সত্যি কথা বলুন তো, কৃষ্ণকে কি আপনি সত্যিই দেখতে পাচ্ছেন না, ছোট্ট শিশু যে আবির্ভাব হয়েছে আপনার হৃদয়েতে আবির্ভাব হয়নি। বললে হ্যাঁ, এটা কেমন যেন মনে হয় মরকত বর্ণ অপূর্ব শ্যাম সুন্দর ছোট্ট, সে রূপের বর্ণনা করলে, বলো ওই কৃষ্ণ, উনি কৃষ্ণ, আপনি বললে পরে জোর জবস্তে আমি আপনাকে চক্ষুদান করে দিচ্ছি, কিন্তু চক্ষুদান করলে আপনার সুবিধে কী হবে, আপনি এই চক্ষুর দ্বারা জড়জগতের এসে কেচ্ছা কেলেঙ্কারিও দেখবেন, তার সঙ্গে কৃষ্ণকেও কখনো কখনো দেখবেন, আর এখন কন্টিনিউয়াসলি কৃষ্ণকেই খালি দেখছেন, এখন কেবল কৃষ্ণকে দেখছেন, আর কোনো বস্তু আপনার নাই কেন, আপনি তো দেখতে পান না চোখে, ভালোই হয়েছে। তিনি বললেন ঠিক বলেছেন, আমার আর দরকার নেই দর্শন, ওই জন্য হৃদয়েতে অন্ধ হয়ে গেলে পরে তখন আর তার কোনো ওয়ে আউট থাকে না, রাস্তা থাকে না, একবার মাত্র বলতে পারত যে তুই কি বলছিস এসব কাকে বলছিস, এই কথাটাও বলতে পারলেন না। বিদুরজি মহারাজ চিন্তা করলেন কালের প্রভাব, ভালোই হয়েছে, আস্তে আস্তে পাপ প্রবিষ্ট হচ্ছে, যেখানে পাপ সংগঠিত হয় ওখানে যিনি পাপ করেন না ওখানে থাকলেও তার সেই তাপ তারও লাগবে, যার জন্য গোষ্ঠীভোজনের কথা আমি উল্লেখ করেছিলাম, অনেকে এইসব কথা চেপে দিতে বলেন। গোষ্ঠীভোজনেতে আমাদের সবচেয়ে সুবিধা হলো কলিকালে যদি সবাই সমদৃষ্টি সম্পন্ন হন, মোটামুটি একটু পার্থক্য থাকুক, সবার উদ্দেশ্য যদি এক হয় হরিভজন তাহলে ভালো হয়, তাহলে হরিভজনে উৎকর্ষ লাভ করা যাবে। কিন্তু যদি গোষ্ঠীভজনে দেখা যায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আইসোলেটেড এক একটা আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে সেই সোসাইটি মন্দিরের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করছেন, আমি এই সম্বন্ধে প্রথম আগেই প্রথম দিন বোধে আলোচনা করেছিলাম, আমাদের প্রত্যেকের একটা লোকাল ইন্টারেস্ট আছে, আলাদা আলাদা একটা লোকাল ইন্টারেস্ট। ওই ইন্টারেস্টটাকে আমরা কোনোদিন মুছে দিতে পারি না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ের হাজার হাজার যত ভক্ত এসেছিলেন, সেই চৈতন্য চরণে আত্মনিবেদন করেছিলেন, তাদের কাউর সঙ্গে কাউর কোনো দ্বন্দ্ব হয় নাই। কারণ তাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য ছিল, চৈতন্য চরণের সম্মুখ সেবা করব, আর দ্বিতীয় কোনো টার্গেট নাই। যেখানে দ্বিতীয় কোনো সেন্টার পয়েন্ট নাই, সেখানে আর কোনো ঝামেলার কোনো সম্ভাবনা নাই, যার জন্য কোনো রকম। কিন্তু আমাদের এখন একটা ছোট সোসাইটি ফর্মেশন করলে, কোনো কিছু একটা অর্গানাইজেশন করতে গেলে প্রথমেই আমাদের সোসাইটি ফর্মেশন করতে হয়। আমাদের কে সেক্রেটারি, কে প্রেসিডেন্ট, কে ভাইস প্রেসিডেন্ট, কে ট্রেজারার, সব করতে হয়। এবং তাও আবার প্রতি মাসে মাসে চেক আপ করবো কেউ টাকা চুরি করলো কি না, কেন আমরা একে অপরকে বিশ্বাস করে আর না করারও কারণ আছে যথেষ্ট। কেন প্রত্যেকে আলাদা আলাদা সেলফ ইন্টারেস্ট নিয়ে জগতে চলছেন। এই পৃথিবীতে কোনো দিন কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবেন না, কোনো রাজনৈতিক নেতা কেউ, যে পৃথিবীর সমস্যাটাকে আমি সমাধান করে দেবো, এখানে কোনো দ্বন্দ্ব হবে না, ঝামেলা। এটা একমাত্র বলতে পারেন শ্রী চৈতন্য চরণে, যিনি আত্মবিক্রয় করেছেন, যেটা রূপ গোস্বামীবাদ বলেছেন, যিনি মনকে জয় করেছেন, সমস্ত জয় উদর উপস্তবে সব জয় করেছেন, সমস্ত পৃথিবীকে তিনি শাসন করতে পারেন, রেগুলেট করতে পারেন। চাণক্যজিও তাই বলেছেন, দেবেক কোনো ব্যক্তি যদি এরকম উচ্চ পদ উচ্চে অনেক উচ্চে থাকে, যার সর্ব ইন্দ্রিয়র বেগ জয় হয়ে গেছে, তার কথা দেখবে লোকে কিন্তু মানবে, বেশিরভাগ লোক। যার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, যে নিজেই মায়ার বসে ভেসে যাচ্ছেন, তিনি অপরকে কী করে শাসন করতে পারেন, এটা সম্ভব না। বাচ বেগম মানহা, হ্যাঁ মনস, হ্যাঁ ক্রোধ বেগম উদরপস্থ বেগম এতান বেগান যবিষ হেত ধীরা সর্বা পিমাম পৃথিবীং স্বশিষ্যা, সেই পারেন পৃথিবীকে রেগুলেট করতে। আজকে ইতিহাস দেখলে, পুরাণ দেখলে, যত রাজা ছিলেন পূর্বের সবাই ছিলেন ভক্তিমান। পৃথ্বী মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, হু নট, তারা প্রত্যেকেই ছিলেন ভগবানের চরণে ডেডিকেটেড সোল। তারা নিজেদের আলাদা পরিচয় দিতেন না। জনক মহারাজ লজ্জিত হতেন, আমার আবার কী পরিচয়, সব তো মালিক তিনি। তাই তাদের কথা সমস্ত সাতটা দ্বীপে সবাই মানতে বাধ্য হতো। কেন মানতে বাধ্য হতো? সাতটা দ্বীপে অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের ভেতর রয়েছে, ভগবান বলছে, আর আমাকে এরা বেঁধে রেখেছে হৃদয়ে, বোঝা গেল অনন্ত ব্রহ্মাণ্ড আমার ভেতরে অবস্থিত। অবশ্য ভগবান এই কথা বলেছে, আমি তো জগতে বসি না জগৎ আমাতে, ইত্যাদি কথাও বলেছেন। এটা অচিন্ত ভেদাভেদ একটা বিষয়, এটা অত্যন্ত গুপ্ত বিষ। কিন্তু ভগবানকে হৃদয়েতে যারা ভক্তির সঙ্গে ধারণ করে রেখেছেন, তাদের কথা জগতের লোক উপেক্ষা করতে পারেন না। কেন বলে, ভক্তি আছে, ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে রেখেছেন, আর ভগবানকে বেঁধে রেখেছেন ভগবানের ভেতরে অনন্ত ব্রহ্মাণ্ড। এতটাই তাদের স্যাক্রিফাইস ছিল, শ্রী রামচন্দ্র পর্যন্ত সাক্ষাৎ ভগবান হয়ে দেখিয়েছেন, সব ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ে ধরে বলেছেন, সব আপনাদের তো, সমস্ত দিক দান করে দিয়েছিলেন রামচন্দ্র, এই সব আপনাদের, আমার তো কিছু না, আমি খালি আপনাদের সেবা করবার জন্য আছি, সাক্ষাৎ ভগবান এইসব দেখিয়েছিলেন। কাজেই এই যত মহারাজ ছিলেন পূর্বে, তাদের কথা জগৎবাসী মানতে পারত, কেন মেনে নেওয়ার একটা প্রবৃত্তি আসত তাদের মধ্যে। বিদুরজির সঙ্গে প্রথমেই দেখা হলো, কেন বিদুরজি প্রথমেই বলেছি তীর্থ পর্যটন করতে করতে, তীর্থ পর্যটন করছেন বিভিন্ন জায়গায়, কোথাকার তীর্থ, মানে বিষ্ণু, বিষ্ণুর তীর্থাণি, বিষ্ণুর যে চরণচিহ্ন সমন্বিত যেসব তীর্থ আছে, সেই সব তীর্থ তিনি সেবা করছিলেন। করতে করতে যমুনার কাছাকাছি চলে এসছেন, সেখানে কুলে, সেখানে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হলো। একে অপরের সঙ্গে পুরনো সম্বন্ধ অত্যন্ত আদর করলেন, একে অপরে জড়িয়ে ভালোবাসা। সুখদেব গোস্বামী এই কথাগুলো বর্ণনা করছেন যে বিদুরের সন্নিধানে উদ্ধব কর্তৃক ভগবানের বাল চরিত্র বর্ণন। সুখদেব গোস্বামী বর্ণনা করে যাচ্ছেন যে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হল। এই উদ্ধবজি মহারাজের কথা কিঞ্চিত না বললেই নয়। উদ্ধবজি মহারাজ তার এই শরীর থাকাকালীন অবস্থায় খুব কম বয়সে কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছিলেন। কৃষ্ণের চিন্তা করতে করতে এরকম তিনি অ্যাবজর্বিংভাবে থাকতেন যে তার প্রকটকালই তিনি কৃষ্ণ বেঁচে রয়েছেন প্রকট, তার মধ্যেই তিনি তার ছোট অনেক কম বয়সে কৃষ্ণের সমান রূপ ধারণ করে ফেললেন। এটা অনেকে বিশ্বাস করতে পারে না, এটা কী করে হয় মহারাজ? শালক্য, সারিপ্য, শাস্তি, সাযুজ্য ইত্যাদি মুক্তির কথা এখন আমি আলোচনা করব না, এগারো স্কন্ধ দেওয়ার পরে। কিন্তু সারূপ্য মুক্তি অপ্রাকৃত জগতে সারূপ্য মুক্তি হতে পারে, অবিশ্বাসের তো কোনো কারণ নেই। যখন সপ্তম স্কন্ধে প্রমাণ দিচ্ছেন, যেমন গুটি পোকা কাঁচ পোকা একটা পোকাকে ধরে সেই এর মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিলে সেই পোকাটা ওই পোকা চিন্তা করতে করতে এবার তার স্বরূপতা প্রাপ্ত হয়। তেলি পোকার কী কী বলে পোকাটা, দুটোর নাম গুটি পোকার কী কী বলে, ওর মধ্যে ওই চিন্তা করতে করতে ও স্বরূপতা প্রাপ্ত হয়। জড়জগতে এরকম, যেটাকে গিরগিটি বলা হয়, গিরগিটি যে কোনো পরিবেশে যখন যাবেন, যে পরিবেশে যান, যদি সবুজ সবুজের মধ্যে গিয়ে পড়ল, কিছুক্ষণ চোখটাকে বুঝে এরম বসবে, তারপর গায়ের রঙটা আস্তে আস্তে সবুজ হয়ে গেল। যে জায়গা এগুলো লক্ষ্য করেছেন কি না আপনারা জানি না, যে জায়গায় সে যাবে সেই জায়গায় গিয়ে আগে সেই রঙটা সেটাকে ধ্যান করবে, করতে করতে গায়ের রঙটা সেরাম হয়ে যায়। যদি লক্ষ্য করে না থাকেন দেখবেন। তাহলে বিদুরজি মহারাজ ছোটোবেলায় যখন চার পাঁচ বছর বয়স ছিলেন, বালক বয়সে মা ডাকতেন, বাবা খেতে এসো, খাবার সময় হয়ে গেছে, তিনি বলতেন আমি খাবো না, খেতে যেতেন না, কৃষ্ণকে নিয়ে খেলা করতেন। কৃষ্ণকে নিয়ে মানে কৃষ্ণের মূর্তি ইত্যাদি নিয়ে বসে বসে সারাক্ষণ এইসব চিন্তা করতেন। কৃষ্ণের কথা বড় অদ্ভুত কথা বলে সবসময় তিনি চুপচাপ থাকতেন, খালি কৃষ্ণের চিন্তা করতেন। তীব্রেণ ভক্তি যোগেন নিমগ্ন সাধু নিবৃতহা। আর শ্রী সুখদেব গোস্বামী বলছেন বিদুরজি মহারাজের সঙ্গে যখন এই উদ্ধবজি মহারাজের সাক্ষাৎকার হলো, তখন বিভিন্ন প্রশ্ন এই বিদুরজি মহারাজ উদ্ধবজির কাছে রাখছেন। দেখা হয়েছে এতদিন পর, আদর, সম্ভাষা, প্রীতি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এবার প্রশ্ন করছেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উদ্ধবজি মহারাজ কোনো উত্তর দিতে পারছেন না, কণ্ঠ রোধ হয়ে গেছে, কেন প্রশ্নগুলো সবই কৃষ্ণ সংক্রান্ত, গায়ে কাঁটা উঠেছে, পুলক অশ্রু, কিছুতেই উত্তর দিতে পারছেন না। আর এই প্রশ্নের ফলেতে কিছুক্ষণ চোখ বুজে থাকলেন, যেন মনে হলো এমনিতেই তো তিনি ভগবত চিন্তায় বিভোর, এখন যেন বিশেষ করে মনে হচ্ছে ভগবত লোকে তিনি চলে গেছেন, যেহেতু ভগবত সংক্রান্ত প্রশ্ন করেছেন তিনি ইহজগতে আর নাই, মনে হচ্ছে ট্রান্সেন্ড করে চলে গেছেন। যেন পাথর যেরম থাকে চুপচাপ কিছুক্ষণ, অনেকক্ষণ চুপচাপ স্থির, কোনো গায়ে স্পন্দন নেয় নিঃশ্বাস, এরকমভাবে চলছে। তারপর কি হলো বা বলছেন, ধীরে ধীরে খুব কষ্ট করে সনকৈর ভগবত লোকার নির্লোকন পুনরাগত, যে কথা বললাম সেটা সত্য, ভগবত চিন্তা করতে করতে সে ভগবানের কাছে চলে, আর এখানে আর তার কোনো স্মৃতি নাই। কিছুক্ষণ পরে খুব আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে বলছেন, সনকৈর ভগবত লোকাদ নির্লোকম পুনরাগত বিমিজ্জ নেত্রে বিদুরম প্রীত্যাহ উদ্ধব উৎসময়ন। চোখটাকে এরম মুছতে মুছতে ভগবত লোক থেকে ধীরে ধীরে এসে আস্তে আস্তে চোখটাকে খুললেন, খুলে অশ্রু জল কেরামায় মুছতে মুছতে বিমিজ্জ নেত্রে বিদুরম প্রীতির সঙ্গে বলতে আরম্ভ করলেন। আস্তে আস্তে গলাটা যেন খুলছে, বলতে পাচ্ছেন না, ধীরে ধীরে কণ্ঠটাকে চেপে নিয়ে আস্তে আস্তে বলছেন। উদ্ধবের প্রথম প্রশ্নই হল যে বিদুরজি মহারাজ, তুমি যে প্রশ্নগুলো করেছো কি উত্তর দেবো আমি, এর কি উত্তর আছে, কারণ কি? সে উদ্ধব বাচ, কৃষ্ণ দুমনি নিম্লোচে গির্ণেশু অজগরেণ হ কিং নো কুশলম ব্রুয়া ব্রুয়াং কিং নো কুশলং ব্রুয়াম গত শ্রীষু গৃহীষু অহম। কৃষ্ণ নামক যে সূর্য যখন অস্ত চলে গেছেন আর সমস্ত জগৎকে যেমন মায়া গ্রাস করছে, অজগর যেন মনে হচ্ছে গ্রাস করছে, সেরকম অবস্থা এখন জগতে দাঁড়িয়েছে। এই অবস্থা কি আর ভালো কথা বলবো, কিংনু কুশলম আমাদের কি কেমন আছি না আছি, যদুকুল কেমন আছে, কৃষ্ণ কেমন আছে, এসব প্রশ্ন আমি কী বলবো, তো আমি তো কথা আর কি বলবো, তো চুনি চলে গেছেন নিত্যলোকে, আর আমাদের দুর্ভগবত লোকয়ম যদব নিতরামপি যে সংবসন্ত ন বিদুর হরিং মীনা ইব উড়ুপম। দুর্ভাগ্য এই যে যত লোক কৃষ্ণের সঙ্গে বসবাস করেছেন যদুকুলের, কৃষ্ণ এমনই জাদু করে রেখেছিলেন তার ওই লীলার দ্বারা, তার ওঠা বসা চলা, তার বিনম্রতা, তার সংযত ভাব, এক একটা তার ক্রিয়াকর্ম এই অনন্ত ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া যাবে না। সমস্ত কিছুতে কৃষ্ণের এই যে ব্যবহার, কৃষ্ণের এই যে আচরণ, এগুলো জগৎকে মোহিত করে দেয়। যদুকুলের এত হাজার হাজার কোটি কোটি লোক তার সঙ্গে থাকতেন, কিন্তু তারা কৃষ্ণের মায়া এমনভাবে মোহিত হয়েছিলেন, তারা প্রত্যক্ষ সবসময় অনুভব করতে পারতেন না যে আমরা সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবানের সঙ্গে রয়েছি, এ কথাটা পারতেন না অনুভব। কেন বলছে, যেমন জলের মধ্যে, যেমন জলের মধ্যে চন্দ্রমার প্রতিফলন পড়েছে, আপনারা দেখেন পূর্ণিমার সময় অপূর্ব প্রতিফলন, পূর্ণিমার সময় কোনো জলাশয়ে প্রতিফলন পড়েছে পূর্ণিমার অপূর্ব সুন্দর, বিশেষ করে একটু লাল লাল দেখতে হয় সুন্দর। জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছেন অজ্ঞানী, সেই মৎস্য আদি, তারা মনে করেন এটা একটা খাবার, টুক করে খেতে যান, গিয়ে দেখে ধরতে পাচ্ছেন না, কী সুন্দর রঙের এটা, সুন্দর দেখতে, এটা মনে হচ্ছে একটা খাবার মনে করেন। সেই জন্য বলছেন যে সংবসন্ত ন বিদুর হরিং মীনা ইব উড়ুপম। মীনা, হ্যাঁ, মীনা মানে মাছগণ, মৎস্যগণ, যেমন উড়ুপম চন্দ্রমাকে জলে প্রতিচবি পড়লে বুঝতে পারে এটা একটা, এটা একটা কী বোধহয় খাওয়ার জিনিস বলে খেতে গেলে, ঠিক সেরকম এই সব যদুকুল নিতরাম সবসময় তার সঙ্গে থাকতেন, উঠতে বসেছেন, কিন্তু অনুভব করতে পারেননি যে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক এই সেই কৃষ্ণ, যেটা অর্জুন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি ভাগবত আলোচনা প্রথম স্কন্ধে বলেছিলাম, অর্জুন বলছেন আমার সঙ্গে একই বয়স তার, কত উঠতে বসতে মজা ঠাট্টা, কত কিছু উপেক্ষা করেছি, যা হতে পারে না, কত কিছু করেছি ঠাট্টাই আর কি। হ্যাঁ, আজকে বসতি রাজন যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, তখন এই যেমন উদ্ধবজির অবস্থা, এর থেকে কম কিছু অবস্থা হয় নাই অর্জুনের, বীরশ্রেষ্ঠ কোনো কথাই বলতে পারছেন না, পাগলের মতো খালি কেঁদেই যাচ্ছেন, অনেক পরে পাগলের মতো কেঁদেই যাচ্ছেন, তারপরে আস্তে আস্তে সংযত হয়ে কেঁদে কেঁদে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, রাজন বঞ্চিত হম, বঞ্চিত হম হরিণা বন্ধুরূপিণা, বন্ধুরূপী হরি ছিল, আমার সঙ্গে খেলেছে, আমার সঙ্গে মজা করেছে, আমার রথ চালিয়েছে, আমি ভেবেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্রবস্ত্র চালিয়েছি, এখন আমার ডাইরেক্ট রিয়ালাইজেশন, আমার অনুভব হচ্ছে যুদ্ধ তো ওই করেছিল, যুদ্ধ কৃষ্ণই করেছিল, আমি করি নাই। সারথী রূপেও সামনে ছিল মনে হয়েছে, কিন্তু যত জাদু করা কাকে কি অভিভূত করবে, কোথা থেকে রথ কীভাবে, যুদ্ধ সে করেছিল, আমার একটাও তীর লাগতে দেয়নি আমার গায়ে। যুদ্ধ কে করেছিল? যুদ্ধ সেই করেছিল। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি, যার দিকে একটু মুচকি হেসে রথ চালনা করতে করতে অর্জুনের যেসব সৈন্যবাহিনী যে দিকে একটু তাকিয়েছেন এরকমভাবে একটু মুচকি হেসে, তাদের আয়ুগুলোকে তিনি হরণ করে মুহূর্তের মধ্যে হরণ করে নিয়েছেন। ওদেরকে তো আমি খালি নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও, বাকি যা করার আমি করছি, এই কথাটা বলেছিলেন তখন অনুভব হয়নি। নিমিত্ত হও, পরে বলছেন হ্যাঁ সত্যি সত্যি আমি বলছি যুদ্ধটা করেছিল কৃষ্ণই, মনে হচ্ছিল আমি করেছি। তাহলে আমি সব কেন সান্ত্বনা দেওয়ার সঙ্গে বলেছ, আমি সব করে রেখেছি, তুমি এবার নিমিত্ত মাত্র হব সব্যস আছেন, তুমি নিমিত্ত মাত্র হও, ইনস্ট্রুমেন্ট। আমরা কোনো কিছু করতে গেলে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, কোনো কিছু বিশেষ কোনো ক্রিয়াকর্ম কাজ হয়ে গেলে ইনস্ট্রুমেন্টটা ফেলে দিই। এই সমস্ত গুরুতত্ত্বের ব্যাপার, তত্ত্বজ্ঞানে সব এগারো স্কন্ধে বারো স্কন্ধে আসবে, যাই হোক এইসব কথা বেশি আলোচনা করে আমি সময় দিতে পারবো না, অত্যন্ত সময় দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, ইচ্ছা থাকলে উপায় নেই। তারপর সেখানে অবাক হয়ে এবার বলছেন যে এই কৃষ্ণ আমার সামনেও তো ছিল, আমার হাত থেকে হাতে নিয়ে বলেছে উদ্ধব এই সমস্যা দেখা দিয়েছে বুঝলে, কি করা যায় বলো তো, একটা পরামর্শ দাও তো, এই সমস্যা দেখা দিয়েছে, এই এই এই অবস্থা হয়েছে, এখন কি করলে ভালো হয়। বলে আমার হাতটাকে হাতে নিয়ে একসঙ্গে বসে রহ জল্পনা, রহ মানে একান্ত গোপনে আমার সঙ্গে বিভিন্ন রকম কথা বলেছেন, কি করলে ভালো হয়। আজ আমাকে কৃষ্ণ বলেছেন, যে কৃষ্ণ নিজেই বলেছেন উদ্ধব আর আমি আলাদা আলাদা নয়, এক ভালোবাসাতে বলেছেন, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যতেব সদ্বি, যেটা বলে গুরুত্বত্বে প্রিয়ত্বে অভিন্ন, আর সাযুজ্য পেয়েছেন তো সত্যিই তাই, কেউ বুঝতে পারবেন না এটা কৃষ্ণ নয়। এমনকি গোপিকাগণ পর্যন্ত যখন উদ্ধব সন্দেশ আমরা দেখব যে উদ্ধব ব্রজধামে এসছেন, দূর থেকে বলছে কৃষ্ণ এসে গেছে, রাধারানীকে বলছেন সখী কৃষ্ণ এসে গেছে, বলল না কৃষ্ণ আসতেই পারে না, কৃষ্ণ এলে আমার অন্তরে ওরকম ধরনের স্নেহ বাৎসল্য আসবে না, কৃষ্ণ নয় দেখ ভালো করে, কে কাছে এলো দেখ কৃষ্ণ তো নয় ঠিক কৃষ্ণের মতো, খালি কস্তুভমণিটা নাই বৈজয়ন্তীমালা, হ্যাঁ কৃষ্ণর সব কিছু বেশভূষা অলঙ্কার সবই উদ্ধবজি পেতেন, উদ্ধবজি পীতাম্বর পড়তেন, কৃষ্ণের যা কিছু বসন আদি অলঙ্কার সব উদ্ধবজি প্রসাদ পেতেন। সেই জন্য বলছে তব মায়া জয়ে মহি, তোমার প্রসাদ ব্যবহার করেছি। এখন আমাদের সন্দেহ হতে পারে, আমরা এত প্রসাদ গিলছি, দিনে রাতে গিলছি এত প্রসাদ, আমাদের কিছু হচ্ছে না তো, বলবে তো লোকে প্রশ্ন করবে আমরা এত প্রসাদ গিলে যাচ্ছি কিচ্ছু হচ্ছে না, বলে প্রসাদ যদি হতো আর তোমার যদি প্রসাদে বিশ্বাস থাকতো তা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ, যেটা আমি এই যেটা নারদজি মহারাজ বলেছিলেন যে এই সাধু বৈষ্ণবরা যে প্রসাদ ভোগ লাগাতেন, একবার কি হলো আমাকে বললেন যা এটা খেয়ে নে বাবা খেয়ে নে, উচ্ছিষ্ট দিলেন। সেখানে নারদজি কি বলেছিলেন, সকিত স্ম ভুঞ্জে ততপাস্ত কেলিবেশন, একবার মাত্র তাদের উচ্ছিষ্ট আমি এঁটো পেয়েছিলাম ওই সাধুগণের পরমাংশ, ব্যাস আমার ভেতরে সব পাপ চলে গিয়ে আমার হৃদয় নির্মল হয়ে গেছে। বলেছিলেন আমি আলোচনা করেছিলাম, সকিত মানে একবার, একবার প্রসাদ পাওয়াতে এরকম আচ্ছা আমাদের হচ্ছে না, আচ্ছা আদৌটা প্রসাদ হচ্ছে তো যেভাবে নিবেদন করা হচ্ছে, প্রসাদ হতে গেলে যে যে কন্ডিশন দরকার, কৃষ্ণ বলেছেন গৌর রূপে বলেছেন যে লক্ষপতি তার ঘরে আমি খাই, হ্যাঁ লক্ষপতি মানে কি জানো, যে লক্ষ নাম করে অপতিতভাবে তার ঘরে আমি খাই, তার ভালোবাসায় আমি বশীভূত হয়ে পত্রম পুষ্পম ফলম তৈয়ম জোমে ভক্তিয়া ভক্তির দ্বারা পর্যচ্ছতি তদহম আসনামি, সেগুলো আমি খাই। এখন ওখানে প্রশ্ন হচ্ছে টিকাকার বলছেন পত্রম পুষ্পম ফলম তৈয়ম, হ্যাঁ ফল জল আবার পত্র পুষ্প এগুলো সব খাও, বিশ্বনাথ চক্রবর্তী বলছে হ্যাঁ ভগবানের খেয়াল থাকে না, ভালোবেসে যখন দেয় পুষ্পটা যদি পায়ে দিয়ে দিল তো ভালো, আর যদি এমনি দিয়ে দিল পুষ্পটা ধরে খেয়ে নেবে। যেমন বিদুরজি মহারাজের দেখলাম কলার খোসাটাকে বিদুরানী ফেলে দিচ্ছেন, কলার খোসাটাকে কৃষ্ণের হাতে দিচ্ছেন, কলাটাকে ফেলে দিচ্ছেন, কৃষ্ণের আনন্দে কলার খোসা নিচ্ছেন খাচ্ছেন। বিদুরজি এসে চিৎকার করছেন, হ্যাঁ বিদুরজি মহারাজ বিদুরানী এই কর্ম, এই কর্ম করছে, বুঝতে পারছে না ভক্তিতে বিহ্বল। তখন যখন শরণাসী দেখলো কৃষ্ণ হাতে খোলা খান, খোলা খাচ্ছেন আর কলাগুলো ফেলে দিচ্ছে, কৃষ্ণ হেসে বললেন রস আমি না খোলা খাই না কলা খাই, আমি তো ভক্তি খাই, ভক্তির ভুকা, ভগবান চিরকাল ভালোবাসার ভুকা। কেন এই সব জীবগণ সব ভালোবাসা পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা দৌড়াচ্ছে মূর্খের মতো? ভালোবাসা পাওয়ার জন্য তো দৌড়াচ্ছে, কেন তাদের মধ্যে ভালোবাসা পাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে একটা বৃত্তি রয়েছে, আমাকে না ভাসলে, ভালো না ভাসলে আমি বাঁচতে পারি না, তাই তো? এই ভালোবাসাটা কেন এসছে বলে কৃষ্ণ, যদি কৃষ্ণর থেকে জীব এসছেন অনন্ত জীবরাশি ততস্থা শক্তি, কৃষ্ণের মধ্যে যে প্রপার্টি জীবের মধ্যে সেগুলো এসছে, এসছে কি না? স্বাধীন থাকবার একটা একটা চেতনা, আমি স্বাধীন থাকব কেন কোত্থেকে, কৃষ্ণ সরাট, কিন্তু এ জানে না এ মায়ার বশীভূত হয়ে পড়বে। ওই জন্য গুরু বৈষ্ণবের বাস্তব আনুগত্য দরকার, পরমাংশ গুরু বৈষ্ণবের, বদ্ধজীবের আনুগত্য করলে কোনো লাভ হবে না। যাই হোক, এখন উদ্ধবজি বলছেন যে আমি অবাক আজকে, কেন জন্মর্তলি জন্মর্তলি লোপৈকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্যচ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। কি বলছেন? জন্মর্ত লীলোপ ইকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্যচ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। ভগবান যে অপূর্ব তার রূপের এই জগতে আবিষ্কার করেছিলেন, জন্মর্ত লীলোপ ইকম, ঠিক মর্তলীলার উপযোগী তিনি তার গোলক বৃন্দাবনের সেই রূপটাকে জগতে এনেছিলেন। এই মায়া জগতে তিনি কি করে আনলেন বলে এইটি তো আশ্চর্য, এটা তো মায়া জগৎ, মায়া জগতে ভগবান ওখান থেকে ইচ্ছে করে স্বরূপ অপূর্বভাবে নিয়ে এলেন, কেন মায়া তো তার বশ। এবং জীবগোস্বামী বাদ এসব গুপ্ত কথা প্রকাশ করেছেন সবাই জানেন, যদি ভগবান আজকে এখানে এসে দাঁড়িয়ে থাকেন কাউ ক্ষমতাও নেই ভগবানকে দেখবেন, পারবেন? কেউ পারবে না, কিন্তু এই সবার মধ্যে যদি কাউকে কৃপা করেন সে দেখতে পাবেন মাত্র, যাকে ভগবান বলবেন যে এ দেখতে পাক আর কেউ দেখতে পাবে না তাই হল। যদি বলেন প্রমাণ, চৈতন্য চরিতামৃতে ফিরে গেলে দেখতে পাবেন, রথযাত্রায় যখন মহাপ্রভু সত্যে সাতটা সম্প্রদায়ে ঘুরছেন, সাত সম্প্রদায়ে তিনি একসঙ্গে আছেন, সেই বৈভব কাউকে দর্শন দেননি, একমাত্র রাজা প্রতাপরুদ্ধ সার্বভৌম কয়েকজন ছিলেন, দু একজন দেখেছেন। ভগবানের এটাকে বলা হয় সব প্রকাশতা শক্তি, ভগবানের সব প্রকাশতা শক্তি। ভগবান যদি মনে করেন এর কাছে আমি আমি দর্শন দেবো, তিনি দর্শন দেবেন, বাকি কেউ দেখতে পাবেন। সেই জন্য বলছেন ভগবানের ইচ্ছা হয়েছে, তাই ইচ্ছে করে গোলক বৃন্দাবন থেকে নিজের এই অপ্রাকৃত মূর্তি, তাই তো? জন্মর্ত লীলৌপ ইকম সযোগম মায়াবলম, মায়ার বলেতে তিনি কী করেছে যোগ থেকে ওখান থেকে নিজের এই অপূর্ব স্বরূপকে জগতে প্রকট করেছেন, করে ঠিক মানুষের মতো সবার সঙ্গে তিনি নরলীলা, নরলীলা বলে অপূর্ব চৈতন্য চৈতন্যদেব আছে, নরলীলা নরবপু নরলীলার হয় অনুরূপ, এই জন্য নরলীলা আবিষ্কার করেন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী বামনদেব ইত্যাদি করেন। নৃসিংহদেবেরটা ঠিক এরকম না, নৃসিংহদেবের অবতারটা ঠিক একটু অন্যরকম, পরাবরস্ত, এরা আশ্চর্য, যেন মনে হবে একটা আশ্চর্য জিনিস। কিন্তু ভগবান যখন রামচন্দ্র লীলা করছেন, গুরুচরণে মাথা রাখছেন, গুরুদেব এখন কি করা দরকার। দশরথজি মহারাজ এসছেন, কোথায়? অনেকদিন ছেলেটাকে দেখিনি, বিশ্বমিত্রের সঙ্গে চলে গেছে। সে কবে, কতদিন হলো, কোনো কার্যক্ষেত্রে কোনো জায়গায় গেছেন? সেই জায়গায় বিশ্বমিত্রী মুনি রয়েছেন, কিন্তু শ্রীরামচন্দ্র কখনোই বলছেন না, গুরুদেব আপনি যদি বলেন পিতার সঙ্গে আমি একটু দেখা করো, মা, কখনোই না, চুপচাপ রয়েছেন, সব জানেন, গুরু আমার পিতা, পিতাশ্রী এসছেন, কিছুতেই মুখ ফুটে বলছেন না। কি বিনম্র ভাব, মুখ ফুটে কিছুতেই বলছেন, কেন আমি এখন তার আনুগত্যে রয়েছি। যখন বিশ্বামিত্রজি বলছেন রামজিকে, যখন জিজ্ঞাসা করছেন রামভদ্র, রামভদ্র আগে গুরুদেব, তোমার পিতাশ্রী দশরথজি মহারাজ এসছেন, একটু তার সঙ্গে দেখা করতে গেলে ভালো হয়, দর্শন হলে, যা আপনার ইচ্ছা, আপনি যদি বলেন যাব আপনার সঙ্গে। কখনো নিজের কোনো ইচ্ছা নাই, কেন আমাদের এই জগতে সিদ্ধিলাভ হচ্ছে না, কেন সবাই আমরা ধোকা পেয়ে যাচ্ছি, এই কথাটাই তো অনুভব করতে পারছে না। কে বাস্তব গুরু বৈষ্ণবের আনুগত্য করেছে, কে করে নাই, কি কি লক্ষণের দ্বারা আমি জানবো? লোকে তো আমাকে ধোকাও দিতে পারে, বড় মালা পড়লো, বড় কিছু করলো, জগতের কাছে প্রমাণ করলো, পরে দেখা গেল জগৎবাসী তাকে জুতো মারছে, মারেনি, খবরের কাগজে বেরোনি, কত দীর্ঘ কত বছর ধরে জগৎবাসীকে বঞ্চনা করলেন, করে লাস্টে তার স্বরূপ বেরিয়ে গেল, বেরোলো কি না? বাস্তব যদি, ওই জন্য শাস্ত্র বলছেন, যদি নিজে কেউ বাস্তব নিষ্কপট হয়, মাইন্ড ইট, যদি কেউ নিজে বাস্তবিক নিষ্কপট হয়, দেন হি ক্যান গেট ডিভাইন হেল্প, সে অপ্রাকৃত সাহায্য পাবেই পাবে। বোঝা গেল কি বললাম? কপটতা যায় না বলে ভগবান গাইড করে, ভগবান আমার কী ছেঁকা পড়েছে, তো কপটতা যাচ্ছে না। যে ব্যক্তির কপটতা গেছে, সে কেঁদে কেঁদে সংসার থেকে এসছে, আমাকে ভগবান বাঁচাও, কোনো মতে আমাকে বাঁচাও ভগবান, একজন গুরুকে দেখিয়ে দাও, কোথায় সেই গুরু, আমি শুনেছি তুমিই নাকি গুরুরূপে প্রকট হও, সে তত্ত্বদর্শী পুরুষ কোথায়, আমি তো খুঁজে পাব না নিজের চেষ্টা। এইসব কথার উত্তর প্রভুপাদ দিয়েছিলেন। সেই সময় ভগবান বলরাম করুণা করে দেখিয়ে দেন, চোখ খুলে দেন, দেখ কেউ চিনতে পারছে না, একে কেউ জানে না জগৎগুরু, এই হচ্ছে গুরু, যা, আর যাকে জগৎগুরু বলে লোকে পুজো করছে, কাঁচকলা, তার নামটাই আমার লিস্টে নেই, আমার যে খাতা আছে রেজিস্টার্ড খাতা, তার মধ্যে এই নামটাই এন্ট্রি হয়নি, আর তোরা তো সব পুজো করছিস। ভগবানের এই হচ্ছে, ভগবান ওখানে মুচকি হাসেন, যা হচ্ছে ভালোই হচ্ছে, হোক না, যতক্ষণ আমাদের কপটতা না যাবে তখন আমরা ডিভাইন হেল্প ওপর থেকে পাব না, অপ্রাকৃত সাহায্য ওপর থেকে আমাদের কাছে আসবে না। যখন আমরা নিষ্কপট হব, নিষ্কপট হলে শরণাগতি ঠিক হবে, এইসব শ্লোক আমি আলোচনা করব। যে শাম স এষ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম মতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি ধি সশিগাল ভক্ষে, ইত্যাদি শ্লোকের আলোচনা করব। যাকে অনন্তদেব কৃপা করেন, কালকে আমি এসব আলোচনা করব, যাকে অনন্তদেব স্বীকার করবেন, অনন্তের সঙ্গে যা সম্বন্ধ হবে, তার মানে গুরুর সঙ্গে সম্বন্ধ, এসব কথা আমি কালকে আরও আলোচনা করব। আজকে দ্রুত এগোতে চাই। উদ্ধবজি মহারাজ যে অবাক হয়ে যে কথা বলেছেন, অনেক কথা, তার মধ্যে এটা আমি তুলে ধরি অল্প একটু কথা। বলছেন কি আশ্চর্য, ভগবান এই জগতে নিজের এই মর্ত্যলীলার উপযোগী মানব দেহ ধারণ করে লীলা করেছেন, যোগমায়া বলে, অপূর্ব। আর তার নিজের যে রূপটা, এই নিজের রূপটা যদি কখনো তিনি স্ফটিক স্তম্ভে দেখে ফেলতেন, দ্বারিকার রাজমহলে কখনো কখনো চলতে চলতে ভগবান নিজের মূর্তিটা হঠাৎ দেখে ফেললেন, কি স্ফটিক স্তম্ভে, তো মূর্তি তো আয়নার উপর যেমন হয়, স্ফটিক স্তম্ভে নিজের মূর্তিটা দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়তেন, এটা কার মূর্তি, এরকম রূপ কার? নিজের মূর্তি থেকে নিজে আলিঙ্গন করতে যেতেন, এ কি অবাক! এই জন্য বলছেন বিস্মাপনম সস্বচ সৌভগর্ধে সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। তুমি গয়না গাটি কাপড় চোপড় প্রচুর দামি জিনিস মাল্য বিভূষণ দিয়ে ভগবানের সৌন্দর্যকে বাড়িয়ে দিতে চেষ্টা করছো, ভগবানের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়া যায় কি? উদ্ধবজি মহারাজ যে মোটেই নয়, বরঞ্চ গয়নাগাটি যদি কৃষ্ণের গায়েতে চড়ানো হয়, লাগানো হয়, এই গয়নাগাটিগুলো সৌন্দর্য বেড়ে যায়, কৃষ্ণের অঙ্গের কৃষ্ণের অন্যে অঙ্গের সংযোগে এই গয়নাগাটিগুলো সৌভাগ্য মনে করে। কেন গয়নাগাটিও সৌভাগ্য? এই আবার কী কথা বল না, এটা যে চিন্ময় জগতের কথা, গয়নাগাটিগুলোরও প্রাণ আছে। যশোদামা যে যে দুধটাকে জাল দিচ্ছেন সে দুধটারও প্রাণ আছে। পরজগতে এমন কোনো বস্তু নাই যেটার প্রাণ নাই, সব চেতন। বোঝা গেল কি বললাম? বোঝা গেল না, মাথা নাড়লেই হয় না, ডাইরেক্ট ফিলিংস হওয়া দরকার, প্রত্যক্ষ অনুভব। যে চির জগতের যত ধুলিকণা আছে, যত পার্টিকেল, যা কিছু দেখছো দৃশ্যমান, সমস্ত চিন্ময়, তার মধ্যে কোনোটাই হেও নাই। গাছপালা গুল্ম লতা যা যা কিছু আছে, যোগ যা যা কিছু, সমস্ত কিছু চিন্ময়, কিন্তু এরা অনুভব হয় না। এইসব কথা দশম স্কন্ধে আলোচনা আমরা তুলব, কীভাবে বিশ্বনাথ চক্রবর্তী, এই বিশ্বনাথ চক্রবর্তীবাদ কী সুন্দর সব ভাব দিয়েছেন সনাতন গোস্বাই, দশম স্কন্ধের ওপর টিপ্পণী করেছেন, দশম স্কন্ধ অপূর্ব এইসব ভাব দিয়েছেন। উদ্ধবজি মহারাজের এই সব কথা আলোচনা করতে করতে তিনি বলছেন, উদ্ধবজি বলছেন, আমার হৃদয় এখন এত গুংড়ে উঠছে, আমার হৃদয়টি যেন মনে হচ্ছে একটা একটা এমন একটা অবস্থা, সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কীরকম অবস্থা? কংস যখন হত হলো, বসুদেব দেবীকে চরণে গিয়ে পায়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমরা কংসের ভয়েতে পালিয়েছিলাম, ক্ষমা করবেন, পিতামাতার সেবা করতে পারিনি, যেমন প্রাকৃত বালক বলে এরকম বলছেন। এইসব কথা চিন্তা করে বড় হৃদয় আমার ব্যথিত হচ্ছে। সর্বোপরি অনেক কথা বলতে বলতে বলছেন, যে শ্লোক আমি উচ্চারণ করেছিলাম পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামীকে জঙ্গল থেকে ফিরিয়ে আনার জন্য, ব্যাসদেব গোস্বামী যে শ্লোকগুলো শিখিয়ে দিয়েছিলেন, সেইটা একটা এখানকার আছে উদ্ধবজির কথিত দু তিনটে অপূর্ব শ্লোক, ভগবানের রূপ এবং গুণ, ভগবানের চরিত্র, ভগবানের কৃপা করুণা বিগলিত হয়ে চলে আসছে, মল্টেন একবার যেন গলে গলে চলে আসছে। যেহেতু ওই কথাগুলো কোনোটাই প্রাকৃত কথা, আমার কথাগুলো খেয়াল করতে হবে, যেহেতু ব্যাসদেব গোস্বামী শক্তি সঞ্চারিত করেছেন শিষ্যের হৃদয়ে এবং বলেছিলেন এই শব্দগুলো, যেখানে সুখদেব পাগলের মতো বসে রয়েছে ব্রহ্ম চিন্তনে, কিচ্ছু করবি না, কোনো ডাকাডাকি করবি না, খালি গিয়ে এই শ্লোকগুলো বলবি, তাহলেই হবে। ব্যাসদেবজি সাক্ষাৎ শক্তাবেশ অবতার, তিনি ভাগবত তার মাধ্যমেই উদিত হয়েছে। তিনি যখন ওই কথাটা শিষ্যকে শক্তি সঞ্চার করেছিলেন, তাহলে ওখানে যখন ওই শিষ্য গাইছিল আর সুখদেব গোস্বামী দূরে ব্রহ্মচিন্তায় বিহ্বল, সেই কথাটাই তো সুখদেব গোস্বামী স্বীকার করেছেন, পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লেক লীলয়া ইত্যাদি হরের গুণাক্ষিপ্ত মতিহি, এই কথা অন্য জায়গায় বলা রয়েছে। তাহলে ভগবানের গুণাবলী যখন ওখানে উচ্চারিত হচ্ছিল, সেটা ছিল শব্দ ব্রহ্ম, শব্দ সামান্য ছিল না। জগতের সামান্য লোকগুলি যদি কৃষ্ণ কৃষ্ণগুলো ডাকে, সেটা শব্দ সামান্য, এক মহাপুরুষ যদি কৃষ্ণ বলে চিৎকার করে, কৃষ্ণ উপস্থিত হয়। কৃষ্ণ শব্দ আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই, বোঝা গেল? কিন্তু সামান্য ব্যক্তি উচ্চারণগুলো হবে না, সেখানে কৃষ্ণ উপস্থিত, সেটা শব্দ সামান্য, সেখানে বলছেন বরহা পীরন নট বর বপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্ধদবাস কনক কবি সম্বৈজয়ন্তী ছমালম রন্ধান বেন রদর সুধয়া পুরায়ন গোপবিন্দই বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি অহো বোকিয়ম স্তন কালকূটম জিঘাংসায়পায়দ্যপি অসাধ্যি লেভে গোতিম ধাতৃচিতম তত্ত্বন্যম কংবদয়লুম শরণম ভজম তত অন্যম কংবদয়লুম শরণম ভজম তোমরাই বলো কার চরণে গিয়ে আমরা আত্ম বিক্রয় করব, যেখানে পুতনা স্তনে বিষ পান বিষ মাখিয়ে এসেছিল এই বালগোপালকে মেরেবে মেরে ফেলবে বলে। কিন্তু গোপাল কিন্তু তাকে শত্রু ভাবেননি, বলেছেন যাই করুক বিষ পান করাতে আসুক, স্তন তো দিয়েছে আমার মুখে, মায়ের কাজ করেছে, আমি একে ছাড়ব না, একে আমি ধাত্রী উচিত গতি দিয়েছিলেন। আর বার হা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, এটা হচ্ছে কৃষ্ণের বৃন্দাবনীয় লীলার একটা ছবি, কমপ্লিট পিকচার। এত সুন্দর ছবি যেটা শুনলেই লোকে পাগল হয়ে যাবে, কৃষ্ণের পুরো রূপ ভেসে উঠছে। কেন? শব্দব্রহ্ম, একটু আগেই বললাম শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম আর কৃষ্ণ অভিন্ন। কাজ যখন এই রূপটা সুখদেবজির ভেতরে ভেসে উঠছে, বলছে এই কী দেখছি, তাই না? পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে, নৈর্গুণ্যে তার আসক্তি ছিল, কিন্তু যখন শব্দব্রহ্ম শুনছেন শোনার সঙ্গে সঙ্গে দেখা যায়, তাই তো? রাধারানী যখন মুচ্ছা গেছেন তখন শ্যাম নাম বলছেন, বলতে বলতে শ্যামকে দর্শন পেলেন হৃদয়। গৌরাঙ্গ মহাপ্রু তাই হয়েছে, কতবার মূর্ছা যাচ্ছেন, গৌরাঙ্গ মহাপ্রুর লীলা আলোচনা হওয়া দরকার। সবাই শ্যাম নাম করছেন, জেগে উঠে বলছে কে শোনা এলো শ্যাম নাম আমার কানে, সাক্ষাৎ সে শ্যামকে দেখতে পাচ্ছেন, কারণ শব্দপূর্ণ শব্দ সামান্য নয়। তাহলে এখানে অবাক হওয়ার কিছু নেই, সুখদেব গোস্বামী পাগলের মধ্যে চলে এসেছিলেন। এর মধ্যেই একটা শ্লোক, আর একটা শ্লোক বৃন্দাবনের দশম স্কন্ধের। এইভাবে দেখা যায় কৃষ্ণের ছোটোবেলাকার সব কথা বলছেন, যখন ইন্দ্র উৎকোপ করেছিল এক হাতে গোবর্ধনকে ধরে কীভাবে ব্রজবাসীদের রক্ষা করে, ইত্যাদি সব কথা বলছেন। তারপর কৃষ্ণের মথুরায় আগমন, কংসবধ, পিতামাতার উদ্ধার, সব কিছু উদ্ধবজি খুব অল্প অক্ষরে বিভিন্ন কথা বর্ণনা করছেন। তারপর বলছেন যদুকুলের কীভাবে বিনাশ হলো, অল্পের উপর বলে দিচ্ছেন। হওয়ার পরে বললেন যে সময়তে সমস্ত যদুকুল একে অপরের সঙ্গে এ করে ভগবৎ মায়াতে মোহিত হয়ে যখন বিনাশপ্রাপ্ত হলেন, সেই সময় আমি পাগলের মতো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় পাগলের মতো খুঁজছি, কোথায়? প্রবাস খণ্ডে, প্রবাসে করতে করতে কৃষ্ণকে না পেয়ে আমি পাগলের মতো কাঁদছি আর চারিদিকে দৌড়াচ্ছি। দিয়ে দূর থেকে দেখি, আরে একটা অসত্য গাছের তলায় বসে রয়েছে, না এরকম পায়ের ওপর এরকম পা তুলে, বাহুর ওপর এরকম গায়ে হেলান দিয়ে, একটা অসত্য মূলে আর নিজের পাটাকে একটা মাটিতে, একটা হচ্ছে বাহুর উপর রেখে চতুর্ভুজ রাউন্ড করে আরামে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছেন, কোনো চিন্তা নেই। যারা ভগবত ভজন করেন দেখবেন তাদেরকে ভয় ফয় দেখাতে পারবেন না, সবসময় নিশ্চিন্ত, যে কোনো অবস্থায় টেনশন ফ্রি। আর টেনশন ফ্রি না হলে ভগবত রাজ্যের কোনো বাক্য আলোচনা করা যায় না, টেনশন নিয়ে ভেতরে কোনো চিন্তা বিষয় চিন্তা নিয়ে কখনো হয় না। আর যদি বা মুখস্থ করে বলে সেই কথা বীর্য থাকে না, পাওয়ার থাকে না, বোঝা গেল কি বললাম? ওর মধ্যে বীর্য থাকে না, অনেকেই থাকেন এরকম বিদ্বান বলতে পারেন, কিন্তু সেটার মধ্যে বীর্য নেই, থাকবে না। সেন বলছেন এখানে দেখলাম পীতাম্বর ধারী সেই আমার কৃষ্ণ চতুর্ভুজ ধারণ করে এরকমভাবে গাছে হেলান দিয়ে, মনে হচ্ছে যোগ, একবার মনে হচ্ছে যোগী, পুরুষ শ্রেষ্ঠ যোগী, কি আশ্চর্য লাগছে। ছুটে গেলাম আমি তার কাছে, ছুটে গেলাম তার কাছে, গিয়ে কাঁদতে আরম্ভ করলাম, অনেক কথা সেসব, এইসব কথা চিন্তা করে আমি পাগল হয়ে যাচ্ছি। এই কৃষ্ণই নাকি আমাকে মাঝে মাঝে ডাকতে, উদ্ধব একটু এসো, একটা সমস্যা দেখা দিয়েছে। মন্ত্রেষু মাং বা উপাহুয় ইয়ত তমকুণ্ঠতা তমকুণ্ঠতা অখণ্ডতা অখণ্ড সদাত্মবোধ। বলছেন মন্ত্রেষু মাং বা উপাহুয় উপহুয় ইয়ত তম তমকুণ্ঠিতা অখণ্ড সদাত্মবোধ। যার সত্তাটা হচ্ছে অখণ্ড, যার জ্ঞান বাইরে থেকে দেওয়ার অপেক্ষা রাখে না, অখণ্ড জ্ঞানময় ভগবান, তিনি আমাকে পৃচ্ছে প্রভো মুগ্ধ ইবা অপ্রমত্ত স্তন্ন মনো মহেয়তীব দেব। তিনি আমার কাছে মুগ্ধ লোকের মতো এসে বলতেন, এই সমস্যা দেখা দিয়েছে, কী করা যায় একটু বলো, পরামর্শ দাও। তিনি বলছেন আজ এই সব কথা চিন্তা করে আমার মোহগ্রস্ত হচ্ছে, কি করব। সুখদেব গোস্বামী বলছেন এভাবে চলতে চলতে বিদুরজির সঙ্গে তো উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল। বিদুরজি মহারাজ উদ্ধবকে বলছেন, তুমি ওই সময় ওখানে ছিলে যখন ভাগবত তত্ত্ব বিজ্ঞান উপদেশ করেছিলেন, তুমি তো ওখানে ছিলে, তা দয়া করে আমাকে সেই সব বলো। উদ্ধব বলেন, আমার উপর আদেশ হয়েছে প্রভুর আমার অন্য স্থানে যাওয়ার জন্য, তবে তোমার চিন্তা নেই, তোমার জন্য আদেশ করে গেছেন উপদেশ করার জন্য যেসব ভগবত তত্ত্ব বিজ্ঞান, এগুলো মৈত্রমুনি তোমার জন্য অপেক্ষা করছেন নিজের আশ্রমে। মৈত্রমুনি তোমাকে এই সব যে তত্ত্ব কৃষ্ণ বলেছিলেন, যেগুলো আমাকে বলেছিলেন, ওই কথাই একসঙ্গে শুনেছিলাম আমরা। আর বিশেষ কৃপা সঞ্চার করেছিলেন কাকে কাকে? মৈত্রমুনি বলছেন, মৈত্রমুনিকে কৃপা সঞ্চার করেছিলেন, এবং মৈত্রমুনি অপেক্ষা করছেন তোমার জন্য, তুমি যাও। সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে সেই গঙ্গা তীরে দুনদিয়া দারি দুনদিয়া ঋষভ করুণাম মৈত্রিয়ম আসিত মৈত্রী আসীনম অগাধ বোধম। কি বলছেন? দ্বারি গঙ্গার দ্বার, দুনদিয়া মানে হচ্ছে গঙ্গা নদী, দু মানে হচ্ছে স্বর্গ নদী, তা মানে হচ্ছে অলকানন্দা গঙ্গা। দ্বারি দুনদিয়া ঋষভ করুণাম মৈত্রেয়ম আসীনম অগাধ বোধম, অগাধ বোধ অগাধ ধি সম্পন্ন মৈত্রীয়মুনি সেই গঙ্গার তীরে নিজের কুটিয়ায় ওখানে বসে রয়েছেন। সেখানে গিয়ে বিদুরজি মহারাজ পায়ে পড়লেন, শরণাগত আমাকে আপনি দয়া করুন, ভগবান নির্দেশ করে দিয়েছে, যদি ইনিও মহাজন তথাপি এখানে লীলা না করলে হবেন। বিদুরজি মহারাজ তো সাক্ষাৎ যমরাজজি মহারাজ, তিনি দ্বাদশ মহাজনের একজন, তার কি জ্ঞান কম পড়ে গেল নাকি? তার কি জ্ঞান কম পড়ে গেল না? এইগুলোই লীলা, এইগুলোই লীলা, মহাপুরুষগণের জীবনে এইটাই লীলা। তিনি গেলেন তার কাছে, চরণে পড়লেন, এবং মহাপুরুষের কাছে চরণে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটা বলেছেন যে পণিপাত পরিবেশন সেবা, তিনটে কন্ডিশন না হলে তত্ত্বজ্ঞানী পুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করবে না। এটা এটা কোনো কলেজের ইউনিভার্সিটির কোনো প্রফেসর কাউকে জ্ঞানদান করলো ওরকম নয়। তিনটে কন্ডিশন ফুলফিল হলে পরে তবেই তত্ত্বজ্ঞান, সেই দিব্য জ্ঞান দিতে পারেন সেই তত্ত্বজ্ঞানী পুরুষ। এটা ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন, কিন্তু সবাই মনে রাখতে পারে না, এসব কথা ভুলে যায়। কেন আমাদের জ্ঞান সিদ্ধ হয় না? স্বতঃস্ফূর্তভাবে এইসব বেরোবে আগুনের মতো গুরু বৈষ্ণবে ভগবানের কৃপাতে, কেন হয় না বা হবে কী করে? অন্য অন্য বস্তুতে অভিনিবেশ রয়েছে, অখণ্ড ব্রহ্মচর্য নাই, অসুবিধে ধারণ শক্তি নাই, তারপরে যদিও বা কোনো মহাপুরুষের সন্ধান পেল, হ্যাঁ, তদ্বৃদ্ধি পণিপাতেন পরিবেশন সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনহা, এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, হচ্ছে? তদ্বৃদ্ধি জেনে রাখবে, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সেবায়া, পরিপাত মানে প্রকৃষ্ট রূপে নিজেকে, পাত মানে হচ্ছে নিবেদন করে দেওয়া, প্রকৃষ্ট রূপে মানে ফ্রম হার্ট, ফ্রম দ্য কো অফ ইউর হার্ট, তোমার হৃদয় থেকে সব ফেলে দেবে। হাতটাকে তুলে দিয়ে এখন তো আমাদের ইনি কেন এরম বললেন, আমরা বলি তাহলে আমার কী শরণাগতি হলো, কেনই বা ভাগবত কথা শুনতে এলাম, প্রথমেই তো অপরাধ করে ফেলছি, জানে না। তাহলে তদ্বৃদ্ধি পরিপাতন পরিবেশন সেবায়া উপদেশান্তি, উপদেশ করবে তোমাকে জ্ঞানী নহ তত্ত্বদর্শী নহ, তারা উপদেশ করবে তিনটে, অর্থাৎ পরিপাত মানে হলে সম্যকরূপে হৃদয় থেকে শরণাগত হওয়া, কোনো পার্সোনাল কিছু রিজার্ভ করে না রেখে টোটালি হৃদয়ের ভেতরটা আর বাইরেটাকে সমান করে দেব। বোঝা গেল কি বললাম? অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব, সবই কীর্তনের, কেউ মাথায় ঢুকছে না, কীর্তনের সরাব বলে এই কথাগুলি বলা রয়েছে। হ্যাঁ, অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব, তো এই কন্ডিশন তো বলা রয়েছে, অন্তর এবং বাইরে সমান করে দিলাম, ভিজে লুকিয়ে রাখিনি, আমার এই এই হয়েছে, আমার চরিত্র এরম খারাপ ছিল, এই এই করে ফেলেছি, হ্যাঁ আমি আপনি বাঁচান, আমার এরম অবস্থা হয়েছে, সমস্ত কথা খুলে বাঁচান। আমরা দেখেছি যারা ভ্রষ্ট পথে চলে গেছেন, নোংরা পথে, তারাও ভগবত চরণে চলে গেছেন না, কিন্তু খুব সৎলোক আমি সতী প্রমাণ করে লুকিয়ে রেখেছেন, তার কোনো গতি হয়েছে কি? হয়নি। কত এরকম ইনস্ট্যান্ট আমরা উদাহরণ দেবো, পুরো ভ্রান্ত পথে চলে গেছেন, পুরো উল্টো পথ, নোংরা পথে, হয়নি তাদের সদ্গতি হয়নি? হ্যাঁ, যখনই শরণাগতি হয়েছেন সদ্গতি হয়ে গেছে, পাপ করেছিল, নোংরা পথে গেছে, নোংরা কাজ করেছে, পাপ, পাপ তো ভগবানের নামাবাসেই চলে যাবে, কিন্তু গুরু বৈষ্ণবের কাছে আসতে হবে, যেখানে ঔষধ পাওয়া যায় তোমার রোগের। এই বর্তমান যে অবস্থা সমাজে, এই অবস্থায় যে এই লোকগুলো এখানে হরিকথা শুনতে আসছে, তো অনেক বড় কথা, তাই না? ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ যোশী বলেছে, সব সোপা সব শ্রোতার করি চরণবন্দন, আরে বাবা, সব শ্রোতার করি চরণবন্দন, কত কঠিন কথা, এই জড়জগতের এই কথায় বিশ্রাম দিয়ে এই অকৈত্য সত্য কথা কোন পাগলে শুনতে আসে, চারটিখানি কথা নয়, কিন্তু এই শোনার জন্য তাদের পুরস্কারও প্রচুর পাবে তারা, যারা বাস্তব শুনছেন। বিদ্রুজি মহারাজ এসে পণিপাদের পর পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন মানে পরীক্ষা করে নেয় গুরুদেব কি জানে একটু দেখি না, ওরম প্রশ্ন না, পণিপাদের পরেই পরিপ্রশ্ন আসে, শুধু প্রশ্ন না, প্র প্র পরা অপ অনু এই সবগুলো শব্দের আগে বসে শব্দের গুরুত্বটাকে বাড়িয়ে দেয়, তাই তো, বাড়ি দেয় তো, প্র পরা অপ অনু কুড়িটা বিংস, তাই তো আছে, এইগুলো শব্দের গুরুত্বকে বাড়িয়ে দেয়, তাই জন্য প্রকৃষ্ট রূপে শরণাগত। আর পরিপ্রশ্ন মানে বাস্তব প্রশ্ন, যে প্রশ্নের দ্বারা আমার মঙ্গলের রাস্তা খুলতে পারে, তত্ত্বদর্শী পুরুষের কাছে গিয়ে করতে হয়। আর সেবা, সেবা মানে তার হরিকথা শুনলাম, সেবা মানেই যে বেশ কিছু করে দিলাম, কিছু খাইয়ে দেয়, আমরা এইটি বুঝি, ডেকে নিয়ে এসে সাধুকে গান্ডে পিণ্ডে খাইয়ে দিলাম হয়ে গেল, কিন্তু বাস্তব শুদ্ধ সাধুরা যেতে চান না, কি খাওয়াবে তুমি, তুমি আগে নিজে শুদ্ধ হও, কীভাবে কি মেনটেন করতে হয়, খাইয়ে দিলে হয়ে গেল, বলে যে তুমি খাও, বলে কী খাবে, বলে হরিকথা খাও, সাধুরা দিচ্ছেন সে হরিকথাটা খাও, তাই তো, তাই না, খাচ্ছে না হরিকথা, পিবন্তম তন্ম খাম বজে হরিকথামৃতম, এটা কে বলেছে, পরীক্ষিত মহারাজ বলেছেন না, সুখদেব গোস্বামী, তোমার খাওয়া দাওয়া হয়নি এতদিন ধরে বসে বসে শুনছো, একটু যাও খাওয়া দাওয়া করে এসো, জল ফল ফল খেয়ে এসো, বলছেন না আমি তো পান করছি, আমার তৃষ্ণা নেই, পিবন্তম তন হরিকথামৃত, হ্যাঁ হ্যাঁ, তার আপনার হরিকথা মৃত্যু পালন করছি, আপনার মুখ থেকে বিগলিত পিবন্তন মুখাম্বুজচ্যুতম হরিকথামৃতম, আপনার হরিকথা মুখ দিয়ে যে অনর্গল বেরোচ্ছে অমৃতময় কথা, এটা তো আমি পান করছি, কাজে আমার তো তৃষ্ণা নাই, আমি ক্ষুধা তৃষ্ণাকে জয় করেছি, তাই কি না, ভগবত কথা বাস্তব শ্রবণের দ্বারা ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ এগুলো যায় কি যায় না, যায় কি যায় না, যায় না, যায় কি যায় না, যায়, সেরকম সোর্স থেকে শুনতে হবে, বাস্তব কানটাকে খুলতে হবে, বাস্তব হৃদয়টাকে খুলে দিতে হবে, বাস্তব জায়গায় কানটাকে পাততে হবে। যাই হোক, বিদুরজি মহারাজ বলছেন এবার প্রশ্ন, প্রশ্ন না করলে তো উত্তর হবে কে? সুখায় কর্মাণি করোতি লোকো নতই সুখম বান্যত উপরমাম্বা। বলছেন সুখায় কর্মাণি করোতি লোকো নবই নতই সুখম বান্যত উপরমাম্বা বিন্দে তো ভূয়স্তৎ বিন্দে তো ভূয়হস্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদেন্য জনস কৃষ্ণাদ বিমুখস দৈবাদ অধর্মশীলস সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য সুখায় কর্মাণি করোতি লোকো ন তৈ সুখম ব্যান্যদ উপরমাম্বা। আরে সবাই তো সুখের জন্য সংসার করছে, কি করছে? সুখায় কর্মাণি করো তুই লেখো, লোকে যে এই উদয়স্ত পরিশ্রম করেছে কি জন্য? দুঃখটাকে হাটিয়ে দিয়ে সুখ পাব, তাই তো টার্গেট কি? এই লোকগুলো যে সকাল উদয়স্ত পরিশ্রম করছে কি দেখেছেন? কলকাতায় বিভিন্ন বম্বে বিভিন্ন জায়গায় যে লোকাল ট্রেনে ভিড়, বাসগুলোতে ঝুলতে ঝুলতে যাচ্ছে এরকমভাবে, খালি ধরে ছেড়ে দিলেই পড়ে যাবে। এত কষ্ট করে এইসব অফিস ফাফিস করে এলো, এসে সকালবেলা গিন্নির সঙ্গে ঝগড়া করে গেছে, তাও ভাল লাগে না তো, খালি এইসব ঝগড়া করে চলে গেছে। তারপর যখন আবার অফিস থেকে ফিরল, অফিস থেকে ফিরে যেই বাচ্চাটা দূরে এলো, বাপ্পা পাপ্পা এসছো, আর টুক করে গিয়ে কোলে নিয়ে আবার সব দুঃখ ভুলে গেল। আর গিন্নি আবার চায়ের পেয়ালাটা সামনে ঢুকল, ওগো এসছো, কষ্ট হয়নি তো? হয়ে গেল, সব কষ্ট সারাদিনের যে কষ্ট সব ভুলে গেল। এরকমই জাদু মায়াদেবী এমনই জাদু করেছেন। আর সাধুরা যদি অনেক কথা বলে তাতেও কানে যাবে না, মায়া এমনই বলছে এরা করিস না কিছুতেই যাবে না, শুনবে না। হ্যাঁ, এইসব কথা শূন্যর বর্ণনা সপ্তম স্কন্ধে আমরা শুনব। সুখায় কর্মাণি করোতি লোক ন তৈ সুখম ব্যান্যদ উপরমাম্বা বিন্দে তো ভূয়হস্ত তৈব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদিন। এরা তো সুখের জন্য কাজ করছে, এদের আবার দুঃখ উল্টে দুঃখ চলে আসে, সুখের জন্য করে, দুঃখের জন্য তো করছে না, কিন্তু দুঃখ তাদের প্রাপ্ত হয়ে যায়, পরন্তু তার ফলে দুঃখই প্রাপ্ত। অতএব এই সংসারে আমাদের কর্তব্য কি হেরা বলুন? আর এই সমস্ত জনসাধারণ আছে, জনগণ এত বিশাল জগতে, এই জনস্ব কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ, এই সংসারেতে কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গিয়ে যারা সংসারের মত্ত হয়ে রয়েছেন, এত কষ্টপ্রাপ্ত হচ্ছেন অহর্নিশ, কালকেই ছেলেটা মারা গেল, জোয়ান ছেলেটা, দুদিন হয়ে গেল, এবার পিতা এবার কি করছে বল, দুঃখে আর কি করব, গিয়ে তাস খেলতে বসলো ওখানে পাড়া বন্ধুবান্ধবের সঙ্গে। বলে বাবা কী রে বাবা, সমাজে সবই হয়। এম পঞ্চম স্কন্ধে সুন্দর বলছেন, নির্হিত্ত পুত্রম পিতরম জিজীবিষতি। ছেলেটাকে এক্ষুনি পুড়িয়ে এলো, পুড়িয়ে এসে দুদিন একটু কাঁদলো, ব্যাস তারপরে টিভি খুলে দিল, এই চ্যানেল খুলে দাও, রাস্তায় এইসব খুলে দিল, ব্যাস আনন্দ, টিভি খুলতে ওখানে চলে গেল তাস খেলতে। হ্যাঁ, মাঝে মাঝে আবার শুকনো বৈরাগ্য, কেউ কার নয় সংসারে, নিঃশ্বাস ফেলে বলে দিল। তাহলে ভাগবতজি বলছেন, নির্হিত্ত পুত্রম পিতরম জিজীবিষতি, কীরকম দুরন্ত মায়া, এক্ষুনি পুত্রটাকে পুড়িয়ে এলো, কালকেই এসে আবার আরামে বাঁচবার চেষ্টা করছে, পনেরো কুড়ি দিন পরেই এক মাস যখন নিয়ম চলে গেল, কিরে ইলিশ মাছ পেলি না, আনলে ভালো হতো, মুখটা ঠিক ভাল লাগছে না। এই হচ্ছে সমাজের ছবি, পিকচার, সমাজের একটা করে পিকচার যে আমি তুলে দিই, সেগুলো স্ট্যান্ড স্টিল পিকচার, মুভি পিকচার নয়, কিন্তু ভেতরে যদি নিয়ে নেন দেখবেন মুভি চলছে, বাইরে মনে হবে স্ট্যান্ড স্টিল পিকচার, তা নয়, ভেতরে নিয়ে নিলে দেখবেন মুভি নড়ছে, সব দেখতে পাবেন কী কী ঘটনা ঘটছে। তাহলে জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাত অধর্মশীলস্য সুদুঃখিতস্য। এই কৃষ্ণভুলি সেই জীব অনাদি বহির্মুখ দুঃখ কষ্টে রয়েছে, এদেরকে বাঁচাবার জন্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম নিশ্চিতমেব চরন্তি কারা বলছে সাধুগণ, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দশ। যারা জনার্দনে নিজজন তারা কি করেন এই সংসারে এই সমস্ত জনসাধারণকে বাঁচাবার জন্য তাদের কোনো দরকার নেই কাঁচকলা বসে বসে একবারে আনন্দে জঙ্গলে বসে হরিভজন করতে পারবেন, কিচ্ছু দরকার নেই তোমাদের থেকে, আনন্দে থাকবেন ভগবান খাওয়াও জুটিয়ে দেবে। হ্যাঁ আশ্চর্য, যেখানে ভগবত ভক্ত সেখানে খাওয়া চলে যাবে, ঠিক যাবে। একবার এলা মজার কথা বলি, যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছেছেন, জঙ্গলের মধ্যে বসে বিহারি বলছেন বাবা দুকুর হয়ে গেল, এ কোথায় এলেন, আর একটু আগে চলুন গ্রাম ফাম আসবে। বলো না এখানে বোস, একটা নির্জন এই গাছের তলায় সুন্দর হয়ে ভজন করি এখানে বোস। বলে খেতে তো কিছু হবে, সব এখানে চলে আসবে। কাহাঁ আয়েগা বাবা, গাঁও কাহাঁ দূর হে, কাহাঁ তুম হো, তুমি কোথায় আর গ্রাম কোথায়। বলে খোলটা বার কর, খোল কোথায়, খোলটা গাবা। বলে একটু বাজিয়ে দে, টুক করে দুম দুম করে বাজিয়ে দিল। গ্রামের সব মায়ের আসে, এই কই বাবা আয়া হ্যাঁ, এই খোল বাজি দিয়েছে, সব রুটি ফুটি নিয়ে আসতে আরম্ভ করে, দেখ খা চলে এলো। কার বিশ্বাস হয় না, আমরা চুরাশি আমরা সামান্য মানুষ, আমি চুরাশি করেছি, কোনো জায়গায় খাওয়ার কোনো অবসর যেখানে সেখানে খাইও না, উপযুক্ত বুঝলে খাই, নাহলে খাই ভোজন নিজে বানিয়ে, কেউ উপযুক্ত জায়গায় পেলাম কোনো মন্দিরে বিশেষ প্রসাদ তাহলে। তো এগুলো বাস্তব সত্য কথা, যারা ভগবান যেখানে প্রতিজ্ঞা করেছে অনন্য চিন্তায়ন্ত মাম যেই জানা পর্যুভাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভাম্যাহম, আমি তোমার কী নেই আর কী চাই আর কী পাবে কীভাবে তুমি ঠিকমত সব আমার দায়িত্ব। কখন অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে পরি উপাসতে প্রকৃষ্ট রূপে আমাকে উপাসনা করছে, উপাসনা আমার কাছে রয়েছে, আমাকে ভুলছে না, আমি ছাড়া কিছু জানে না, তাই তো। এখানে দেখা গেল যে সুন্দর এই সব কথা বর্ণনা করলেন সাধু জগতের সমস্ত কথা। সাধুগণ যেখানে যেখানে যান সেখানে তাদের অনেকে মনে করবে যে অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু বাস্তব সাধুর জীবন অনুসন্ধান করবেন, সবাইকে সন্দেহ করবেন না। যদি অ্যানালিটিক্যালি বিচার করে দেখেন তো কিচ্ছু নেই তার, সব ভগবানের সেবায়, যা মাল করি রাখার চেষ্টা করে না, বরঞ্চ কিছু দিলে আর ভগবান এই সেবাটা এসছে ছাপিয়ে করে দাও, তাই তো, এই গন্ত ছাপিয়ে দাও, এটা করে দাও, ওটা করে দাও, ব্যাস করে দাও। কেউ যদি কিছু দিল আচ্ছা ঠিক আছে প্রেসে পাঠিয়ে দাও, প্রেসের ঠিকানা একা আমার তো অ্যাকাউন্ট নেই, এই ফোন নাম্বারে যাও এ পাঠিয়ে দাও, ওখানে হয়ে যাবে, গন্ত ছাপা হবে, এই রথযাত্রায় আবার বেরোবে শিগগিরই, একটা হাইলাইটস বেরোবে গৌ হত্যা আন্দোলন ওপর, অপূর্ব গন্ত রেডি হয়ে গেছে, কিছু কিছু চিঠি খালি দিল্লি থেকে আসবে বেরোবে। যাই হোক এগুলো পড়লেও লোকের আনন্দ লাগবে, হিন্দি আর ইংরেজিতে বেরোচ্ছে বর্তমানে, বাংলা তো বেরিয়েছে কই। যাই হোক এখন দেখা যাচ্ছে মাণ্ডব্য মুনির অভিশাপে এই যমরাজজি মহারাজ বিদুরজি মহারাজের রূপ ধারণ করে এই একশো বছর যাওয়ার এইসব লীলা করছেন। ভালো, বিদুরজি মহারাজ এবার মৈত্রী মুনির কাছে সৃষ্টির বিষয়ে বিভিন্ন রহস্য জানতে চাইলেন, সৃষ্টির শুনেছি বিরাট রহস্য, এই সম্বন্ধে যদি আপনি বলেন দয়া করে, কি করে এইসব সৃষ্টি সব হয়, কাল প্রেরিত হয়ে মহত্তত্ত্বের সৃষ্টি হয়, তারপর সেই বিজ্ঞান আত্মা এবং তমনাশক পরমেশ্বর বীজ যেমন অঙ্কুর অঙ্কুর মানে অঙ্কুর আদি রূপে বৃক্ষরূপে প্রকাশ করে, সেই সেই রকম ভুবনদ্রুম মানে ভুবন রূপে প্রকাশ পান ভগবান গুপ্তরূপে থেকে এইসব সমস্ত লীলাবিলাস করেন তিনি। আমি আগে দুই একদিনের মধ্যেই আমি সব আলোচনা করেছিলাম দ্বিতীয় স্কন্ধ থেকে, কি করে কালের ওপর ভগবানের অধিষ্ঠান হলে কাল ক্ষোভিত হয়, সতরজ গুণের যে ব্যালেন্সিং অবস্থা ব্যালেন্সিং অবস্থা থাকে, সেখানে ক্ষোভিত অবস্থা থাকে না। ব্যালেন্স অবস্থায়, সতরজ তমগুণের ব্যালেন্সিং অবস্থায় কোনো সৃষ্টির কোনো কিছু পাওয়া যায় না, কারণ ব্যালেন্স। যেই কালের ওপর তিনি অধিষ্ঠিত হলেন তখনই সতরজ তম এসব ঢেউয়ের মতো উঠতে আরম্ভ করলো। শতগুণের ওপরে উঠছে, রজগুণকে এরম ধাক্কা মারছে, রজগুণ আবার লাপিয়ে উঠছে তমগুণকে এরম মারছে, তমগুণ উপরে উঠে গিয়ে শতগুণকে এক ধাক্কা মারে, যা এইভাবে ঢেউ উঠল। ঢেউ ওঠার ফলে আস্তে আস্তে কীভাবে সৃষ্টি হয়েছিল সেই সব বর্ণনা আমি বলেছিলাম, পুনঃপুনঃ এইসব আলোচনার আর সময় নেই। যারা ওইসব কথা জানতে চান সেগুলো যদি শোনেন, চালিয়ে শুনবেন, তাহলে এখানে এবার বিরাট মূর্তির সৃষ্টি, প্রথমে মহত্তত্ত্ব আদি এইসব হলো, মহত্তত্ত্বের থেকে কিভাবে আস্তে আস্তে পঞ্চতন্মাত্র, কর্মেন্দ্রিয়গণ, কর্ম ইন্দ্রিয়গণ, আধিকারিক দেবতাগণ, মন আদি সব সৃষ্টি হলো। তারপর হওয়ার পরে বাস স্থূল সৃষ্টি, এই যেগুলো হলো ওগুলো আমি সুন্দরভাবে আলোচনা করেছিলাম, যারা খুব ঠান্ডা মাথায় শুনবেন অনায়াসে বুঝতে পারবেন। এবার এই প্রকৃতি এবং প্রধান নিয়ে, এই জড়জগতের যে এই ম্যাটার, এই ম্যাটারের সব প্রপঞ্চ নির্মাণ হলো ভগবানের, যেটাকে বলা হয়েছে বিরাট মূর্তির সৃষ্টি। বিরাট মূর্তির পাতালে ভগবানের যে চরণ, সে তলায় কে আছে উপরে সব বর্ণনা আছে, বর্ণনা করেছি আমি দ্বিতীয় স্কন্ধে, পাতাল মেহতাত এর সাথে কথা বলেছি, গুলফোক কোনটা, ধীরে ধীরে জানু কোনটা আস্তে আস্তে বর্ণনা করেছি। আর এইখান থেকে ঊর্ধ্বলোক যত আছে, ভূর ভুব স্ব মহ জন তপ সত্য ইত্যাদি ওপরে, আর ছটা নিম্নলোকে আছে অধস্থ, এলো সব অতল বিতল তলাতল রসাতল পা সব আস্তে আস্তে তলে সব আছে। কিভাবে ইন্দ্রিয় সব অ্যাক্টিভ ফর্মেতে এলো, ভগবান কিভাবে এগুলোর মধ্যে সঞ্চারিত করলেন কৃপা, তারপর সব সৃষ্টি হয়ে গেল, কাজ সৃষ্টির কাজ ধাকাধাক শুরু হয়ে গেল। আর ভগবানের এমনই আশ্চর্য মায়া, যে মায়াতে কেউ মোহিত না হয়ে পারে না, এমন কি যে বলরামকে বলা হয় কৃষ্ণের সঙ্গে অভিন্ন, তাই তো? কৃষ্ণ আর বলরাম কি আলাদা? না, ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ কৃষ্ণ এবং বলরাম আলাদা নয়। কিন্তু যদি ভগবান মনে করেন দাউ ভাইয়াকে, আমার দাদাকে বোকা বানিয়ে দেবো, বোকা বানিয়ে দিয়েছিলেন এক বছরকাল, আরে কী ব্যাপার হলো বুঝতে পারছেন না কি, পরে জানতে পারলেন আরে এ তো কৃষ্ণই এসো সেজে রয়েছে, দাউ দাদাকে বোকা বানিয়ে দিয়েছেন, দাউ দাদা এসব বলেছেন, সেখানে বলছেন তত ভগবতী মায়া, তত এই ভগবতী মায়া, ভাগবতী মায়া, তত ভাগবতী মায়া মাই নাম ওপি মোহিনী, যারা জগতে মায়া মায়া চালু করতে পারে, তোমাকে মায়াতে ফেলে দেবে, তাদেরকেও মায়াতে ফেলে দিতে পারে এ ভগবানের মায়া, তাই কি না? ফেলে দিতে পারে না? যখন ধ্রুব মহারাজের সঙ্গে গুজ্জকগণের লড়াই হচ্ছিল, তখন গুজ্জকগণ কী করলেন, মায়া বিস্তার করলেন, হঠাৎ দেখছে ধ্রুব মহারাজ দেখছে আরে সামনে রক্ত পড়ছে, ওপর থেকে রক্তবৃষ্টি, গলা কেটে কেটে সব লোক পড়ছে, এই কী বিভৎস। সঙ্গে সঙ্গে কে যেন ভেতর থেকে বলে, এই কৃষ্ণকে ভুলে গেছে, শীঘ্রই স্মরণ কর, ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আবার কেটে গেল। ওই যুদ্ধ করতে করতে একটু কিছু সময়ের জন্য মনটা অন্যদিকে গেছে, সেই সময় মায়া বিস্তার করে দিয়েছে গুজ্জক। গুজ্জক মানে যারা অলকাপুরীতে থাকে মহাদেবের, তারা মায়া বিস্তার করে দিয়েছে, হ্যাঁ বলে বজ্রপাত হচ্ছে, ধুমধাম কেটে পড়ছে চারিদিকে রক্তপাত, কিচ্ছু নয় কিন্তু হলো মায়া, এরা মায়া বিস্তার করে দেখাচ্ছে ধ্রুব মহারাজকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে যেই ভগবানের স্মৃতি এসছে, কি হল, গুরু স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, গুরু স্মৃতি ভগবানের স্মৃতি যদি কারোর হৃদয়ে 100% থাকে, এক একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে শিষ্যের হৃদয় থেকে গুরুচরণ অপগত হয় না, সেই শিষ্যকে কি কেউ পারবে মোহিত করতে? পারবে না। সদ্গুরু সৎশিষ্য কোনো মায়াতে মোহিত হন না, তাকে কিছু করতে গেলে আরও বিপদ হবে। সেই জন্য বলছেন তত ভাগবতী মায়া মাই না মোপি মোহিনী, মায়া মায়, যারা মায়া বিস্তার তাদেরকেও মোহিত করে দেবে। এইভাবে ধীরে ধীরে সব কথা বর্ণনা হলো। সুখদেব গোস্বামী আরও অনেক কথা বললেন। বিদুরের প্রশ্ন হচ্ছে, মৈত্রীমণি তার অনেক উত্তর দিচ্ছেন, কিভাবে ব্রহ্মা কিভাবে ভগবানের পদ্মনাভ থেকে ব্রহ্মা সৃষ্টি হলো, ব্রহ্মা এই পদ্মের উপর নিজেকে আবিষ্কার করে অবাক হয়ে গেলেন, আমি কে, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, আমি এগুলো আলোচনা করেছি কাল কালকেও আলোচনা করেছি, আজকেও সকালে অনেক মানে দিব্য সহস্র বজে খালি খুঁজে গেলেন, মেলালেন নাল দিয়ে খালি নাবছে না উঠছেন, কে আমি, কি ব্যাপার, আমি কে, ইত্যাদি বলতে বলতে কিছু উত্তর পেলেন না। তারপর জল থেকে, চারিদিকে জল, কোথা থেকে কি এলো, তাহলে একটা একটা পদ্মের নালের পদ্মর মধ্যে আমি বসে রয়েছি, জল থেকে আওয়াজ এলো তপ তপ, তার মানেটা বুঝিয়ে দিলেন ভগবান, অর্থাৎ তোমাকে বহিঃপ্রজ্ঞা চালিত ইন্দ্রিয়গুলোকে সংযম করবে, অন্তর্মুখী করো, বুঝে গেল তপকতার মানে, ভগবানই বুঝিয়ে দিলেন, ব্রহ্মাকে কেউ বুঝাবার কেউ নেই। যে বুঝতে পারলেন বহির্মুখ যে আমার প্রচেষ্টা সেটাকে পুরো গুটিয়ে অন্তর্মুখী করবার জন্য আদেশ করছেন, অর্থাৎ তপস্যায় বুঝে যাও, চুপচাপ কিচ্ছু করতে হবে। বুঝতে বুঝতে ভগবান সন্তুষ্ট হলেন, তাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে চতুশ্লোকী ভাগবতের অত্যন্ত গুপ্ত কথা দার্শনিক আলোচনা হয়েছিল, যাদের ধারণ ক্ষমতা আছে তারা ধরে ফেলেছেন, যাদের পারলেন না ঠকে গেলেন, পুনঃপুন শুনবেন, ঠকে গেলেন আর কি, শুনলেও মঙ্গল, পুনঃপুন শ্রবণ করবেন। ভগবানের নাভিপদ্ম থেকে এই সবার পর যখন ভগবানের পুরো কৃপা লাভ করলেন, যখন দর্শন দিলেন, সব কিছু হলো, তখন এবার ব্রহ্মা কি করলেন, ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মা যে সমস্ত স্তুতিগুলো করেছেন ভগবান লোক দর্শন করার পর, সেগুলোকে আমরা ব্রহ্মসংহিতায় পেয়ে যাই, যেটা সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান, যিনি কৃষ্ণ চৈতন্য, তিনি কৃষ্ণ, তিনি দক্ষিণ ভারতে গিয়ে সেখান থেকে শাস্ত্রের এই প্রমাণগুলো নিয়ে এসেছিলেন, ব্রহ্মসংহিতা আর কর্ণামৃত গ্রন্থ দুটো নিয়ে এসেছিলেন। সেটা থেকে বোঝা যায় ব্রহ্মসংহিতার গ্রন্থের গ্র্যাভিটি, গুরুত্বটা বোঝা যায়, কেন সাক্ষাৎ ভগবান এসেছেন, ভক্ত সমাজ সবাই নকল করে লিখে নিয়েছিল সব ব্রহ্মসংহিতা, তাও ব্রহ্মসংহিতা টোটাল নয়, ব্রহ্মসংহিতার খালি পঞ্চম অধ্যায়টা, টোটাল ব্রহ্মসংহিতার খালি পঞ্চম অধ্যায়টা পাওয়া গেছে, বাকি কোথায় গেছে কেই জানে, এত প্রামাণিক গ্রন্থ। সেইখানে আমরা দেখতে পাই ব্রহ্মা ভগবানের কৃপালাভের পর কিভাবে ভগবানের স্তুতি করেছিলেন, একবারে অথেন্টিক বিষয়, যা দেখেছেন সেইগুলো ব্রহ্মা লিখেছেন, তাই কি না, যা যা দেখছেন ভগবানের ধাম দেখছেন, চোখে দেখাচ্ছে, দেখো যাবান হাম যথা ভাব ইয়দ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাত, আমার অনুগ্রহতে তুমি সব জানতে পারো, দেখো আমি কেমন, আমার রূপ কেমন, আমার ইচ্ছা কেমন, আমার ধাম কেমন, আমার রহস্য কী, সব তোমাকে আমার খুলে দিলাম, কিন্তু আমার অনুগ্রহে তুমি জানো, নিজের চেষ্টা পারবে না, নিজের চেষ্টা হবে না, খুলে দিয়েছিলেন ব্রহ্মা। ওইগুলোই তো নিজের ডাইরেক্ট ফিলিংগুলো, যা যা দেখেছেন সেটাই তো তিনি ব্রহ্মসংহিতা হিসেবে লিখেছেন। ব্রহ্মসংহিতা কোনটা, ব্রহ্মসংহিতা ওইতে, ব্রহ্মসংহিতা ব্রহ্মা নিজে ওটা স্তুতি করে রচনা করেছে, ভগবানের গদগদ হয়ে একেবারে তা হয়ে গেল। এখানেও ব্রহ্মা প্রচুর স্তুতি করছেন, একই হয়তো আগে পিছিয়ে এগুলোই আছে, বা কল্পভেদে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। এইভাবে ভগবানের স্তুতি করলেন, প্রচুর লোক সৃষ্টির কামনায় ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি হলো। স্তুতি করার মধ্যে অনেক ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, তার মধ্যে শর্ট আউট করে আমি দুই একটা আলোচনা করছি, কেন উপায় নেই, আমি ক্ষমাপ্রার্থী, উপায়ও নেই, আমি টোটাল পিকচার ভাগবতে তুলব কি করে। অহন্না পিতার্থ করণা নিশি নিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অহতার্থ রচনা ঋষয়োপি দেব যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। বলছেন যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, যারা ভগবানের বিমুখ, যুষ্মত মানে যে ভগবানের প্রসঙ্গ থেকে যারা দূরে রয়েছেন, তাদেরই সংসার দশা প্রাপ্ত হয়। আবার ইহ সংসরন্তি, এটা দ্বারা প্রমাণ করছে সংসরন্তি অর্থাৎ সংসারে গচ্ছতি, আর যদি বহু বচন হয় গচ্ছন্তি, তাই হয়ে গেল একটা জীবের কথা গচ্ছত। সংসার জীবের স্বরূপে নাই নাই নাই, তিন সত্য যেটা সকালবেলা বলা হয়েছিল। এই জগতে যা কিছু শুদ্ধ আত্মার মধ্যে এই জগতের কোনো কিছু সুখ দুঃখ কোনো কিছু প্রতিফলন হওয়া সম্ভব নয়, তাই কি না? সেটা প্রমাণ সকালে বলেছিলাম, তালগাছটা সরোবরের তীরে দাঁড়িয়ে রয়েছে, সরোবরের জল কাঁপছে, মনে হচ্ছে তালগাছ কাঁপছে, কিন্তু বাস্তবিক তালগাছ কাঁপছে না, এক জায়গায় রয়েছে। সেরকম জীবের যখন মায়ামোহ অপগত হয় তখন দেখা যায় ভগবান ছাড়ার কোনো কিছু নেই, জগতের কোনো কিছু আমার নয়, জগতের কাউর সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে বস্তুর সঙ্গে আমার সম্বন্ধ ছিল না, নেই এবং থাকবে না। একমাত্র সদ্গুরু যদি আশ্রয় করে তার সঙ্গে নিত্য সম্বন্ধ ভগবত ধামের সঙ্গে, এটা হলো। তাহলে যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, সংসরন্তি মানে সংসরন্তি, এটা যাওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, সংশ্রী অর্থাৎ যাওয়া, গমন অর্থে গম ধাত, সংসরন্তি এটা যে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সংসারে গিয়ে পড়েছে, সংসারে গিয়ে পড়েছে। যেমন আমাদের মাস্টার মশাইরা ছোটোবেলায় রেগে গেলে বলতো না, এই যদি কিছু করলে মরা মরতে এসেছে, মরা মরতে এসেছে রেগে গিয়ে বলতেন ছোটোবেলায়। তাহলে ইহ সংসরন্তি, আমাদের মতো মরাগুলো সংসারে এসে পড়েছে, দরকার ছিল না কী ধরনের, কিন্তু মহাপুরুষগণকে যে ভগবান পাঠান সেটা কিন্তু সাধারণ জীবের মতো জন্ম নয়। মহাপুরুষগণ এই যে সাধুগুরু বৈষ্ণব যে জগৎ থেকে আসেন, তারা কিন্তু ভগবত ইচ্ছায় জগতে আসেন, তাদের সম্বন্ধে শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে, ন জন্ম কর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে, বৈষ্ণবগণের সাধুগণের জন্মকর্মের কোনো বন্ধন নাই, সাধারণ জীবের আছে, সাধারণ জীবের কর্মবন্ধন আছে, তারা জন্মগ্রহণ করেন, আবার কর্মফলে আবার পতিত, আবার জন্মগ্রহণ করেন, এই জন্য তাদের জন্মকরণের মালা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। কে বলছেন? শঙ্করাচার্যজি, জগৎগুরু শঙ্করাচার্য, তিনি ভক্তির কথা গোপনে বলেছেন আর মায়ামোহ বিস্তার করে অসুরদের জন্য অন্য কথা বলেছেন। পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে শয়নম, তাই কি না? এর বাইরে কেউ যেতে পারবে না। যদি জঠর যন্ত্রণার বাইরে যেতে চাও, তৃতীয় স্কন্দে বা কপিল দিয়ে বলবেন, মা কীভাবে সন্তান জন্ম হয় দেখো, সব বর্ণনা করো, ভয় পেয়ে যাবে লোকে, তারপর গর্ভে সেরম বড় হয়, মা যেমন নুন টক ছাল বেশি করে খাবে, বাচ্চাটা জলে গা পাতলা চক চামড়া, এইভাবে মাকে বর্ণনা করছেন, দেখো এই জীবগণ সুন্দর বর্ণনা। তাহলে অহন্যা পিতার্থ করণা নিশি নিশ্চয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা, বহুত অনেক বুদ্ধি মাথায় আঁটছে, রাত্রিবেলা ঘুমিয়েছে, ব্যবসা বাণিজ্য করে সব কিছু করে, চাকরি বাস্তা ঘুমিয়েছে, ঘুমিয়ে হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুমিয়ে গেল, কোনো স্বপ্ন দেখেছে যে আমার কাছ থেকে টাকাটা পেত, এসে আমাকে আমাকে গালাগাল দিচ্ছে, এসে বাড়ির সামনে দাঁড়িয়ে, সারা ঘুম ভেঙে গেল, টাকা ধার করেছিল স্বপ্নে, টাকাটা ধার করেছি কবে দেবো পাচ্ছে না, আর স্বপ্নে দেখছি যে মারতে এসছে আমাকে, এই টাকা কবে দিবি বল, মেরেই ফেলবো তোকে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, কে কাঁপতে আমাকে টাকা চাইতে এসছে, কী করি এখন এরকম। এইভাবে দেখা যায় যারা বিজনেস আছে লস খাচ্ছেন, শেয়ার মার্কেটে লস খাচ্ছেন, ঘুম থেকে যায় শেয়ারে বিরাট লস হয়ে গেছে, হা ভয়তে লাফিয়ে উঠেছে, শেয়ারের খবর চলে এসছে চোখের সামনে দেখা, শেয়ার মার্কেটে খবর আসছে, এম ফোন চারিদিকে রয়েছে, এখানে ধরছে হ্যালো হ্যালো এরকম কথা বলছে। হঠাৎ এসে এসে একটা বিশাল একটা খবর তার কাছে চলে এলো, অমুক কোম্পানির একটা বিশাল শেয়ার কিনেছে সে, সে কোম্পানি ফেল করেছে। তার ইনস্ট্যান্ট ও হিসাব করে দেখছে আমার 70-80 লাখ টাকা জলে চলে গেল, সঙ্গে সঙ্গে ফোনটাকে ধরে পড়ে গেল, ফোনটাকে ধরেই ওইখানে কাঁদ, ফোনটাকে ধরে রয়েছে আর হার্ট ফেল করে গেল, মরে গেল। এই বোকা লোকটা যদি সাধুসঙ্গ করত তাহলে কিন্তু ওরকম হতো না, হতো সে জানতে পারতো ওই টাকাটা তুই নয়, ও টাকাটাকে হার্ট, এ আমার হৃদয়, এটা ভেবে রেখেছি, তা টাকা গেলে আমি মরে যাব, তাই কি না? মরে গেলেও সত্যি। জগতের বিষয়বস্তুর সঙ্গে যত ডিটাচমেন্ট আপনাদের মধ্যে গ্রো করবে তত আপনারা প্রসিড করতে পারবেন আগের দিকে। দিনে দিনে যত আপনাদের জগতের বস্তুগুলোর সঙ্গে, জগতের ব্যক্তিগুলোর সঙ্গে যত ডিটাচমেন্ট বৈরাগ্য সিদ্ধি হবে তত আপনি আগের দিকে যেতে পারবেন, তা নাহলে কোনো লাভ হবে না, হবে হ্যাঁ কোনো লাভ হবে না। এইভাবে নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা দৈব অহতার্থ রচনা ঋষয় অপিদে, আর দেখো দৈব গুণেতে যা হওয়ার তাই হচ্ছে, তুমি চিন্তা করলে কি হবে, বলে এ আমাকে সোনার গয়না বন্ধক রেখেছিল আমার কাছে, সুদে আসলে প্রায় সমান হয়ে গেছে, তা বাড়িটার যে দাম তা সমান হয়ে যাবে, বলে আমার টাকা এক্ষুনি দাও, আর দিতে পারবে না, আমি বাড়িটা নিয়ে নেবো, এইসব প্ল্যান করছে মাথায়, বুঝলেন কথাটা, ভেতরে প্ল্যান আসছে, বিষয়ের প্ল্যান, বিষয়ের যাদের বুদ্ধি সারাক্ষণ লাভ লিস্ক প্রফিট অ্যান্ড লস, সাধুর সঙ্গে থেকেও সে সারাদিন ওই হিসাব করছে কত প্রফিট হলো কত লস হলো, তার জীবনটা এই প্রফিট অ্যান্ড লস দিয়েই তৈরি হয়েছে, তার ব্যালেন্স শিট যদি মৃত্যুর সময় টানা হয় ব্যালেন্স শিট, তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেন্সি যারা করেন তারা জানেন, বলে দেখে তোমার কোনো দিন এই শেষ হবে না, প্রফিট অ্যান্ড লস এই চললই তোমার, তাই তো। তোমার ভবিতব্যে লেখা রয়েছে, তুমি মতলব করেছো ওই গরিব লোকটা সৎলোক, সে গয়নাগাড়ি জমা দিয়ে তোমার কাছে টাকা ধার নিয়েছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি মতলব করেছো বাড়িটাকে গ্রাস করবে, ভগবান উপরে মুচকি আসছে, আমি নেই সে আমাকে ভালোবাসে, নেই আমি আছি দেখছি দাঁড়া, এরকম কত ঘটনা আছে। পরমপূজা মাধব গোস্বামী মহারাজ গিয়ে পৌঁছেছে পাঞ্জাবের একটা জায়গা, জম্মুনা কোথায় পাঞ্জাবের একটা জায়গায়, একটা গরিব শিষ্যা কিচ্ছু নেই তার, সে কী করলেন, মেয়েটাও বিয়ের উপযুক্ত কিছু নেই, কোনো মতো চলে, স্বামী নেই, সে গিয়ে বাড়িটাকে মর্গেজ রাখলেন, বলে আমার গুরুদেব আসছে খবরদার কেউ যেন না জানে, এই বাড়িটাকে আমি বিক্রি করলাম আপনার কাছে, কোনো একটা সৎলোকের কাছে বললেন, আপনার কাছে আমি বাড়িটা বিক্রি করলাম, কিন্তু আপনি জানবেন আমি জানলাম, কেউ জানবে না, আমার গুরুদেব যতদিন এখানে থাকবেন আমি দুহাত তুলে অজস্র বর্ষার মতো খরচা করব, গৌর হরি বল বলে আমি সব করব, এইসব বিভিন্ন গুরুদেবের সেবা করব, কিন্তু গুণাক করবো যেন কেউ জানতে না পারে, টাকাটা আমাকে দিন। টাকা নিয়ে 7-10 দিন ধরে বেদার উৎসব করলেন, উৎসব করে মাধব গোস্বামী চলে গেলেন, কী আনন্দ শিষ্যার, বাড়ি চলে গেল কিন্তু হাতের বাইরে, কন্যার বিয়ে দেওয়ার কোনো কিছু নেই, গুরুদেব অন্তর্যামী সবই জানেন, এই গরিব কন্যার কী করে বিয়ে হবে কে জানে, বলে যার দায়িত্ব নিয়েছেন কৃষ্ণ তার দায়িত্ব গুরুদেব নিয়েছেন, তার আর কী ক্ষতি, তাই কি না? সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেলেন জম্বুর গুপ্তাজি, এরকম এরকম ঘটনা, গুপ্ত ভগবান জানিয়ে দেন, সঙ্গে সঙ্গে তিনি গাড়ি নিয়ে সোজা চলে এলেন, যত লক্ষ টাকা দিয়ে পুরো বাড়ি ভাড়া করলেন, বলছে এই কন্যার বিবাহ এমনভাবে দেবে রাজার কন্যার মতো, আমি আছি হাম হ্যাঁ হাম খরচা করেঙ্গে জিতনা লাগে করো। দিদার খরচা হলো, কন্যা ভালো ঘরে চলে গেলেন, সদ্গুরু সেবা বিফলে যায়। পরমবীর মাধব গোস্বামী মহারাজকে একটা রাস্তার ভিখারি, যখন মহারাজ গাড়িতে উঠছেন, মহারাজজি মহারাজজি করেন কাছে আসছেন, আর সেবা করে যা দূরে যা। মাধব গোস্বামী তোকে বকছো কেন, দাঁড়াও না, কি বলছে? এ হচ্ছে মহাপুরুষ, মহারাজজি মহারাজজি ওর কাছে এসছেন। ক্যা বললাম, হামারা কুছ ভিক্ষা কা পয়সা হ্যায়, হামারা সারা জিন্দগি কা আমানতি হ্যায়, আমি সারা জীবন ধরে এইটুকু আমি জমিয়েছি খরচাপাতি করে, আপ থোড়া কৃপা করে। মাধব গোস্বামী আঁচল পেতে রেন, দাও মা দাও, নিলেন কিনা। এর সঙ্গে বোঝা যায় যে মহাপুরুষ কাকে বলে আর বদ্ধজীব কাকে বলে। কি অপূর্ব ভাব নিয়ে তিনি হাসতে হাসতে আদর করে তাকে আশীর্বাদ করে ওই ভিক্ষাটা নিয়ে নিলেন। সাধারণ ব্যক্তি দূর ওই সামান্য টাকা গুরুদেব আমাদেরকে ভিক্ষিরি নাকি? এখনকার দিন যে যত টাকা আনতে পারবে, কোটি কোটি টাকা, সে তত বড় গুরুদেব হতে পারবে। সেই যত বেশি শিষ্য করবে, যত বেশি বিদেশ থেকে টাকা আনতে পারে। কিন্তু আমরা দক্ষিণ ভারতে একটা ঘটনা জানি, উড়ুপিতে সাতজন আচার্য আচার্যের কাজ করেন, একজন আচার্য বিদেশে চলে গেছেন না বলে কোটি কোটি টাকা নিয়ে এসছেন, বাকি আচার্যের যে টিম আছেন তারা তাকে দূর করে দিলেন, আউট, চলে যাও এখান থেকে, আমাদের এখান থেকে চলে যাও, আর তুমি আচার্যের আসনে বসতে পারো। কে তোমাকে বলেছে বিদেশ যেতে? প্রথম কথাই হলো বিদেশ গেলে কোনো রকমভাবে ভাব বজায় রাখা খুব মুশকিল, খাওয়া দাওয়া চলা চরিত্র অসম্ভব অসম্ভব। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিল, তোমার টাকা নিয়ে তুমি চলে যাও। উড়ুপির ইতিহাসে উড়ুপির যে মাদ্রাচার্যের যে পীঠ সেখানে আছে, তা আমাদের এখানে যে যত বেশি টাকা আনবো আবার টাকা নিয়ে আসো আসো, শুদ্ধ গুরু এসে ওরম নয়, তোর টাকা তোর পকেটে রেখে দে, আমার দরকার নেই সব। সেই জন্য এখানে এই কথা বলা হলো, ব্রহ্মার অনেক স্তুতি থেকে আমি এই অল্প কয়েকটা বলছি। ত্বাম ভক্তিযোগ পরিভাবিত হিত সরোজ আসসে শ্রুতেক্ষিত পতন ননাত পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়তে সদনু গ্রহায়। কি বলছেন? ত্বাং ভক্তিযোগ পরিভাবিত হিত সরোজ আসসে সুতেক্ষিত পথননাথ পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদনু গ্রহায়। কি বলছেন? খুব মূল্যবান, যারা সত্যি ভগবানকে পেতে চান কান খুলে এই কথাটা শুনতে হবে। কি বলছেন? ত্বাম ভক্তিযোগ পরিভাবিত হিত সরোজ আসসে সুতেক্ষিত সুতেক্ষিত ননুনাথ বংশাম। ভগবান তুমি ভক্তিযোগের দ্বারা পরিভাবিত হৃদয়ে যারা এই তোমার গুণাবলী শ্রবণ করে তোমার রূপ, তারা প্রথমে কান দিয়ে শ্রবণ করে, যেমন আপনারা কান দিয়ে শ্রবণ করছেন। কান দিয়ে শ্রবণ করার পর তখন তার দৃষ্টি খুলে যায়, অন্তর্দৃষ্টি দেয় কি না? তাহলে সুতেক্ষিত, খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রত্যেক গুরুদেবের দীক্ষা দেওয়ার সময় শ্লোকের ব্যাখ্যা করা উচিত, নাহলে দীক্ষা হয় না, মন্ত্র দিয়ে দিলে দীক্ষা হয় না, জঞ্জাল সৃষ্টি হয়। এই শ্লোকের ব্যাখ্যা দরকার, বৃন্দাবনে বিভিন্ন সভায় এই সময় এইসব ইম্পর্টেন্ট শ্লোক অনেকবার ব্যাখ্যা করা হয়েছে। সুন্দর বলছে কি, প্রথমে প্রথমে তোমার হচ্ছে শ্রুত ক্রিয়া, প্রথমে তোমাকে কানে শুনতে হবে, শ্রুত ক্রিয়া প্রথমে শ্রবণ, তারপরে ইক্ষণ, ইক্ষণ মানে দেখাটা পরে, দেখাটা পরে হবে, আগে কান দিয়ে শুনতে হবে, আর কান দিয়ে শুনলে পরে হৃদয়তে গিয়ে অন্তর্দৃষ্টি খুলে দেবে, তখন দর্শন ক্রিয়া এফেক্টিভ হবে। জড়জগতে যেমন প্রথমেই আমরা কি করি, চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করি, হ্যাঁ তাই তো? একটা সাধু এসছে শুনেছি, কত লম্বা না চড়া না কি রোগা কি ফর্সা না কালো, এইগুলো সব এই বুদ্ধি দিয়ে বিচার করে দেখ, যে কোনো জিনিসে মন্দিরের বিজ্ঞটা কিসের রে, পাথরের মনে হচ্ছে না কি বোধ হয় কাঠের, না না কাঠের, এইসব বুদ্ধি। এগুলো হচ্ছে কি মেটেরিয়াল কনসেপশন, জড় বিচার। কিন্তু যারা সুতেক্ষিত পথ, এই পথে যারা গেছেন, তারা কোনোদিনই জীবনে ধোকা পান নাই। যারা বাস্তবিক সৌতপন্থা অবস্থিত নন, তারা কোটি কোটি জন্ম এভাবে জন্মাবেন এবং মরবেন, আমার কিছু করার নেই। কিন্তু যদি সঠিকভাবে শ্রবণ ক্রিয়া আপনাদের হয় বাস্তব জায়গায়, সঙ্গে সঙ্গে ক্রিয়াবতী হবে না? হ্যাঁ, ভগবান এই কথা তো বলেছেন নিজে। হ্যাঁ, ভগবান তো নিজেই আশ্রয় দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন না? এগুলো বলেছেন, আমি আলোচনা করেছি, প্রথম স্কন্ধে হয়েছিল। তাহলে এইভাবে দেখা যায়, তোমার চিন্তন, তোমার বিচার যখনই থে কানেতে শ্রবণ করে, শুনতে শুনতে হৃদয়েতে চক্ষু খুলে যায়, সুতেক্ষিত পথ ননুনাথ পুংসাম যদ্যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। সাধুদেরকে কৃপা করার জন্য সেই সেই সাধু, যে যেই রসের ভক্ত, তোমার তোমার যে স্বরূপের আরাধনা করে, তুমি সেইভাবে তার কাছে প্রকট করো। করোই না, করে না? তুলসীদাসজি মহারাজ বৃন্দাবনে ভজন করছেন, করতে করতে তুলসীদাসজির ভজনে ভগবান পরাত্পর অখিলেশ্বর খুব সন্তুষ্ট হয়েছে। ভগবান এসে দাঁড়িয়ে পড়েছেন সম্মুখে, তুলসীদাসের সম্মুখে ভগবান দাঁড়িয়ে পড়েছেন, শ্যাম সুন্দর রূপ, আহা অপূর্ব, বংশী বদন হাতে, তুলসীদাসজি আনন্দে বিহ্বল। কিন্তু একটা প্রার্থনা করলেন, প্রভু তুমি যে রূপ ধারণ করে আমার কাছে এসছো, আমার ইষ্টদেব তো, আমার ইষ্টদেবের যদি রূপ ধারণ করে আসো বড় ভালো হয়, কেন ইষ্টেতে আমার প্রীতি, যদিও তুমি সেই, তুমি সেই তুমিই এসছো, কিন্তু ইষ্টদেবে আমার বড় প্রীতি। আচ্ছা, ইষ্টদেবের তোর প্রীতি, সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণরূপ গিয়ে সেখানে কি হলো, সেই রামরূপ ভেসে উঠল, হলো কি না? তাহলে এই কথা সত্য হলো কি না? তত্তদবপুপনয়সে সদনুগ্রহায়, সৎ মানে সাধুকে অনুগ্রহায়, অনুগ্রহ করবার জন্য কি করলেন? তত্তদবপুপনয়সে, সেই সেই রূপ তুমি ধারণ করে তার সামনে তাকে কৃপা করো, তাই কি না? কেন তার তার ওই রূপে সেই ইষ্টদেব, ওটা না দেখলে ভাল লাগছে না? তা মুরারি গুপ্তকে কত বোঝালে, মুরারি কৃষ্ণের ভজন কর, ভালো হবে, কৃষ্ণ কত রসময়, প্রভু তুমি বলছো আমি পারছি না, রামের চরণে আমি প্রাণ আমার মাথা বিক্রয় করেছি, রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন, প্রভু আমার বারবার বলছেন তুই কৃষ্ণ ভজন কর, কিন্তু আমি তো মাথাটাকে তুলতে পারছি না রামের চরণ থেকে, বিক্রি করে এক কাজ করি, প্রভুর কথা অমান্য হবে, নাহলে এক কাজ করি একটা কাঁথি দিয়ে নিজের গলাটাকে কেটে ফেলে দিই, তাহলে প্রভুর কথা অবমাননা হচ্ছে, আমি কি করি? তখন একটা কাঁথি বানিয়ে রেখেছেন, মহাপ্রভু চলে এসছেন, মুরারি কাঁথিটাকে বার কর শিগগিরি, কিসের কাঁথি? আর তুই কী ভেবেছিস আমি জানি না, কাঁথিটাকে বার কর, যে কাঁথিটাকে বানিয়ে রেখেছিস কামারশালা থেকে নিজেকে মারবার জন্য, শিগগিরি বার কর, তুই কী ভেবেছিস আমি জানি না, বার কর শিগগিরি। তখন চোখে জল নিয়ে কাঁদছে, মুরারি মরে গেলেই যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তো মরা যায়, আরে তোর যে নিষ্ঠাটা রামের চরণে এইটাকে পরীক্ষা করার জন্যই তো তোকে আমি বলেছিলাম, ধন্য সেই সেবক যে ইষ্টের চরণ ছাড়ে না, আর তুই তো হনুমান সাক্ষাৎ হনুমানজি মহারাজ, তুই কেন রামের চরণ ছাড়বি, খুব কর, আমি আছি। গৌর বলছেন আমিই তো রাম, আমিই তো কৃষ্ণ, সেই সেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, কাউ কি সন্দেহ হয় নাকি এ নিয়ে? জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথের যেখানে চরণ চিহ্ন, তার পাশে গিয়ে দেখবেন গৌরাঙ্গের তিনটে রূপ, এক হাতে ধরে রয়েছেন তীর ধনুক, আর এক হাতে বংশী বদন করছেন, এক হাতে দণ্ড আর কুমণ্ডল, আবার পাটাকে ফোল্ড করেছে কৃষ্ণের মতো, আর মাথা আবার জঠা রয়েছে, সুন্দর। অপূর্ব রূপ, সেই রূপটাকে ভোলা যায় না। কীর্তনগুলো যে বলেছে এগুলো সত্যি কথা, এবং গৌরাঙ্গ এই রূপে দর্শন দিয়েছেন, নিত্যানন্দ দেখেছিলেন, সর্বভৌমর দেখেছিলেন, নিত্যানন্দকেও দেখিয়েছিলেন। সাক্ষাৎ নিত্যানন্দ কি চৈতন্য মহাপ্রভুকে আলাদা নাকি, নিজেও তো ভগবান, তথাপি গৌরের রূপ দেখে ফেলেছেন, আরে বাপ রে বাপ। আর সর্বভৌম ভট্টাচার্য সেও দেখে ফেলেছিলেন, তাকে দেখে দর্শন দিলেন, আমি রাম, আমি কৃষ্ণ, আমি গৌর চৈতন্য দেখা দিলেন। তথাপি তো লোকের তর্ক বিতর্ক যাচ্ছে না, ও রেখে দেও সব হয়, ওর লেখা থাকে ওরকম, তাই তো লেখা থাকে। আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি সভ্যতা এই যা কিছু আমরা এই যে বেদে পুরাণে আছে সব কিছু, এটার প্রতি আস্থা ছেড়ে দেওয়ার জন্যই আজকে মানুষ পশুর সমান হয়ে গেছে। পশুর থেকেও সমান বলবো না, পশুর থেকেও নিচু লেভেলে চলে গেছে। কি কারণ? বলছে ভারতবর্ষের যে ঐতিহ্য, অনন্ত ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে উপেক্ষা, এসব কী হবে, এই জন্য পশুর থেকেও নিচে নেমে গেছে। যে যে দেশের ইতিহাস দেখবেন, যে যে দেশের সভ্যতাগুলো, তাদের পূর্ব ট্র্যাডিশন, তাদের যে পূর্বের সভ্যতা, পূর্বের সংস্কৃতিকে উপেক্ষা করেছে, সেই সেই সভ্যতার একটাও বাঁচেনি, বেঁচেছে কি? মিশর, ব্যাবিলিয়ন ইত্যাদি সব দেখবেন বিচার করে, কোনোটাই টেকেনি, সব ধ্বংস হয়ে গেছে। জার্মানিও আবার বিরাট হয়েছিল ঝামেলা, রিফর্মেশন হয়েছিল, পুরো জার্মান শেষ। খালি ওরা এত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট কেন করতে পারলো, বলছে সিনসিয়ারিটির কারণে, পাংচুয়ালিটি এবং সিনসিয়ারিটি এবং ন্যাশনালিটি, এ তিনটে কারণ, যেটা আমাদের একটাও নেই না। তো পূর্বের ঐতিহ্য এইসব অপ্রাকৃত জগতের এইসব বিষয়ে বিশ্বাস রাখতে পারবো, তবু যদি বিজ্ঞান দিয়ে আলোচনা করে, দর্শন দিয়ে সমস্ত অ্যাঙ্গেল থেকে, তথাপি মানবে না, উল্টে বলবে এসব উড়িয়ে দিলে ভালো, এই তো এখনকার দিনে মডার্ন সোসাইটি জমায় ছাগলের দল, মডার্ন সোসাইটি তো এদিকে আয়, মডার্ন সোসাইটি আমি দেখাচ্ছি তোকে, পাগলের কথা মহারাজ, এসব উন্মত্ত ব্যক্তি, নিজে ধ্বংস হচ্ছে, সমাজকে ধ্বংস করছে। প্রচুর পরিমাণে ভগবানের কথা আলোচনা হওয়া দরকার, সমাজ তখন সভ্যতা আবার ফিরে পাবে, অসভ্য সমাজ সভ্যতা ফিরে পাবে, বাস্তব সভ্যতা। তাহলে আমরা আলোচনা করলাম ভক্তি যোগ পরিভাবিত হৃদয়েতে, যখন ভক্ত কানেতে সুত ধারণা, কানের দ্বারা যে শুনেছে তার দ্বারা ধারণা হৃদয়েতে এসে অবলোকন করছে, ইক্ষণ ক্রিয়াটা পরে হয়, আগে সুত ক্রিয়াটা হয়, তখনই সে বাস্তবিক অপ্রাকৃত জগতের অনুপ্রবেশ করতে পারে, তার আগে হয় না। যখনই কেউ ভজন রাজ্যের কিছু জানতে প্রথমেই ধামে গেল, সাধুর কাছে এলো, কোনো জায়গায় গেল, প্রথমেই আধ্যাত্ম জগতের কোনো কিছু যখন সে চোখ দিয়ে দেখার চেষ্টা করছে, তখনই সে ধোকা খেয়ে যাচ্ছে। যখনই কেউ চোখ দিয়ে দেখার চেষ্টা করে, কান দিয়ে শুনে ফেলার চেষ্টা করে জড় জগতের বিচারে, তখন সে ধোকা খেয়ে যায়, তার দ্বারা আর কোনো কিছু হবে না। যেটা আমি বলতে গিয়ে শিক্ষিত সমাজে বলে থাকি, লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের দিকে তোমাদের কোনো অনুমান, বিচার, অ্যানালিসিস কোনো কিছুই কাজে লাগবে না, কোনো কিছুই কাজ হবে না, কোনো কিছুই কাজ হবে না। এবার ভগবানের সমস্ত মন্বন্তর আদি কী করে প্রকাশ হয়, মনু কী করে পালন করেন, সপ্তর্ষি আদি বিভিন্ন সৃষ্টির অনেক বর্ণনা, ব্রহ্মা সৃষ্টির বন্ধন করছেন কীভাবে, সৃষ্টির প্রথম থেকে নানারকমভাবে, মানসিক সৃষ্টি, তামসিক সৃষ্টি, অনেক রকমভাবে অনেক রকম সৃষ্টি হয়, তারপর ব্রহ্মার বা এখন যে সৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে অন্যরকম সৃষ্টি, মৈথুন ধর্মের দ্বারা, এর দ্বারা সৃষ্টিকে তিনি জগতে প্রকট করলেন বেশি করে। তার আগে সৃষ্টি চলছিল না, পরবর্তী সময়ে যখন এই পদ্ধতিতে সৃষ্টি শুরু হলো, তখন কিলবিল করে পোকার মতো মানুষ বাড়তে আরম্ভ করলো জগতে। সমস্ত প্রাণী এই পদ্ধতিতে এখন সন্তান আদি উৎপাদন এবং সব কিছু হতে হয়। আগে কিন্তু এরকম ছিল না, আগে মানুষ সৃষ্টি ছিল, মানুষ সৃষ্টিতে মরিচি আদি সব অনেক কিছু হয়েছিলেন, তারা অনেক রকম ব্যাপার, সেসব আর আলোচনা করে এখন কোনো রকম দরকার নাই। এবারেতে ধীরে ধীরে কি হলো আমরা এবার দেখছি এখানে। বরাহরূপী ভগবান কর্তৃক জলমগ্ন পৃথিবীর উদ্ধার। স্বয়ংভূম মনু পিতার কাছে গিয়ে, কারণ পূর্বের ছেলেপেলেগুলো বলেছে, চতুষ্ণকে বলেছিল, ব্রহ্মা বললেন বাবা তোমাদের সংসার করতে হবে, তা নাহলে সৃষ্টি বাড়ছে না, ভগবান আমাকে আদেশ করেছেন। চতুষ্ণ পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের দ্বারা এসব হবে না। কি আমি আদেশ করছি হবে না? বল না আমরা এসব পারবো না, যা বেটা অভিশাপ দিলাম, বাচ্চা হয়ে থাকবি চিরকাল, চার বছরের বাচ্চা। ওই জন্য চতুষ্ণ হচ্ছে সবচেয়ে পুরনো, কিন্তু ওদের বয়স আর বাড়ে না, বয়স বাড়ছে সাইজে বাড়ে না, সবসময় চার পাঁচ বছরের বাচ্চার মতো এইরকম থাকে, ছোট্ট, যেখানে যায় কাপড় চোপড় নেই, ঘুরে বেড়ায়, কিন্তু সবচেয়ে পুরনো তারা হচ্ছে আদি। পিতামহ ব্রহ্মা বললেন আমার কথা শোনো, সৃষ্টিটাকে বাড়াও, তোমরা এরা সংসার করো, না আমাদের দ্বারা সংসার হবে না, সংসার হবে না, আমি আদেশ করছি ভগবান আমাকে বলে, যা বেটা অভিশাপ দিলাম, বাচ্চাই থাকবি চিরকাল। ঠিক আছে বাচ্চাই থাকবো, কী আছে তাতে, তাতে কী ক্ষতি হলো আমাদের, কিছু ক্ষতি হলো? মহাপ্রভুকে যখন ব্রাহ্মণটা বলছেন বারবার তোমার ওই সংকীর্তনে ঢোকবার চেষ্টা করেছি, দরজা বন্ধ ছিল, বড় কষ্ট পেয়ে আমি চলে এসেছি, আজকে গঙ্গা স্নানে তো তোমাকে বেজি অভিশাপ দেবো, তোমাকে পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছি, যাও তোমার সংসার সুখ হবে না। মহাপ্রভু হো হো করে হাসছেন, ভালোই হলো, তোমার সংসার সুখ হবে না, যাও পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছে। মহাপ্রভু হেসে গুটি পাটি বলে ভালোই অভিশাপ হয়েছে ব্রাহ্মণ, সংসার সুখ চলে গেল তো ভালো হলো, সংসার সুখের মধ্যে পড়ে থাকা কি বুদ্ধিমানের কাজ? এখানে ব্রহ্মা এবার কি করলেন, ব্রহ্মা দেখলেন এসব কেউ আমার ছেলেপেলেরা কথাবার্তা শোনে না, স্বয়ং মনিকে বললেন বাবা, মনু বললেন আমি আপনার কথা শুনবো, পিতা বলুন, পিতার যা দায়িত্ব পালন করা উচিত, পিতা স্বর্গ, পিতা ধর্ম ইত্যাদি বলে পিতা যা বলে এটা মানা উচিত, তাহলে তোমার উপর আমি খুব সন্তুষ্ট, কি করতে হবে বলুন, বল তোমাকে সৃষ্টি করতে হবে, এই সব সৃষ্টি তোমাকে এইসব প্রজাপতি বাড়াতে হবে, সমস্ত জনসংখ্যা সৃষ্টি যেন সংসার যেন বৃদ্ধি, এটা ভগবানের আদেশ হয়েছে, আমি কি করব। মনু বললেন আমি পৃথিবী আমি কি করে সৃষ্টি করব, কেন আমি আদেশ করলাম? বলে আপনার পৃথিবী তো যেখানে সৃষ্টি হবে তো জলের তলায়, হ্যাঁ জলের তলায়, হ্যাঁ জলের তলায়, ওটাকে আগে তুলুন, তারপর আমি সৃষ্টি ফিষ্টি করব। ব্রহ্মা বল জলের তলায় কী করে গেল পৃথিবী, এ তো মুশকিল ব্যাপার, আমি তো আগে সেই জলগুলো পান করে ফেলেছিলাম, আবার জলের তলায় কোথায় গেল? বলে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, কোনো ব্যাপার ঘটেছে। হ্যাঁ যাক ঠিক আছে, এখন বসে বসে চিন্তা করতে আরম্ভ করলেন। আর এখানে বিদুরজি মহারাজ সুন্দর একটা শ্লোক বললেন, সেই শ্লোকটার একটু ব্যাখ্যা হওয়া দরকার, না এটা আমি ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি বিগত কয়েকদিনের ব্যাখ্যা আলোচনায়। সুতস্য পুংসাম সুচির সমস্য নঞ্জশাশুরের বিরিত অর্থ তত্তদ গুণানু শ্রবণম মুকুন্দ পদার বিন্দ হৃদয়েশু জেশাম। যারা ভগবানের চরণ কমলকে প্রেমের দ্বারা হৃদয়েতে অবরুদ্ধ করে রেখেছেন, সেই সব মহাপুরুষগণের সেবা যদি তোমরা করতে পারো, তাহলে বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র আদি পড়ে কষ্ট করে শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় এসব করে যত কষ্ট করে যে জিনিসটা লাভ করবে, কী জন্য করছো? যেটা লাভ করার জন্য, এই মহাপুরুষগণের চরণের সেবা করে তাদের গুণগান শ্রবণ করে অনায়াসে তুমি পেয়ে যাবে, বোঝা গেল? খালি এই মহাপুরুষগণের হরিকথা শোনো, তাদের কথা বোঝো, তারা কি বলতে চাইছেন, আবার তাদের গুণগান করো, তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের কথা গুণগান, যেমন নারদজি করেছিলেন, ঋষিগুলো চলে গেছে বা জঙ্গলে বসে বসে ঋষিগুলো আমাকে কী উপদেশ করে গে, আহা কী সুন্দর, এবার চোখ বুঝে চিন্তা করছিলেন, তখনই তো ভগবান একবার এলেন হৃদয়তে ঝলক দর্শন দিলেন, এইসব কথা, তাহলে এইসব কথা আমি আর ব্যাখ্যা করব না, সময় চলে যাচ্ছে, এখন ব্রহ্মা এভাবে চিন্তা করতে করতে পাগল হয়ে গেলেন, বলে কী ব্যাপার, কী করা যায়। তা আমাকে ব্রহ্মা মনু বলছেন আমাকে উপদেশ করুন। বলে উপদেশ এইরম এরম ভাই করো তুমি। বলে আমি কোথায় করব, পৃথিবীতে জলের তলায়, উদ্ধারের যত্ন করুন। ব্রহ্মা বলে এ কী কথা, কী করে জলের তলায় গেল, আমি তো জলে তো কী প্রকার উদ্ধার করি। এভাবে চিন্তা করছেন বসে বসে, পূর্বে তো আমি জলগুলো সব পান করে ফেলেছিলাম, এখন আবার জল করতে গেল, মহাপ্রলয়ের জল। এই চিন্তা করতে করতে হঠাৎ ব্রহ্মা যখন বসে বসে একমন হয়ে চিন্তা করছেন, হঠাৎ নাসিকা বিবর থেকে ছোট্ট একটা মশার মতো কে বেরিয়ে এলো, টুক করে বেরিয়ে এসে এবার চোখের সামনে এরকম আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে পাথরের মতো বিশাল বড় হলো, পাহাড়ের মতো। তারপরে হুঙ্কার করে বরাহদেব একবার চিৎকার করতে আরম্ভ করলেন, গেরে হুঙ্কার করে এরম ঘাটটাকে এরম করে লাপিয়ে গিয়ে কি করলেন বরাহজি ভগবান, সেই প্রলয় জলের মধ্যে এক ঝাঁপ মারলেন। ঝাঁপ মারার পরে পৃথিবী তোলপাড় একবার জলেতে এরকম করছে, ভগবান এরকম এরকম নাকের দ্বারা শুকতে শুকতে পৃথিবী কোথায় আছে সেখানে গিয়ে কী করলেন, পৃথিবীটাকে দাঁতের দ্বারা এরকম ধরে এরকম উঠে আবার সেই জায়গা মতো রেখে দিলেন বিন্যাস। কীরকম জাদু, জল থেকে তুলে ওখানে রেখে দিলেন, ওখানে রয়ে গেল, কোনো ধরার কিছু নেই, কিছু নেই। আমরা কত কিছু দড়ি দিয়ে বেঁধে দেখি, শেকল দিয়ে কিচ্ছু নেই। ভগবান গিয়ে নিজের শক্তি, আধার শক্তি, যেমন আমরা অর্চন করার সময় করি এরকমভাবে কী করি, এরকমভাবে আগে ওম আধার শক্ত আয় নমাহা করতে হয়। তো আধার শক্তি না এলে না সেখানে অর্চন হবে, না সকালে এই যে আসনে বসেছি ব্যাস আসনে কিচ্ছু হবে না, কাজ করলাম। আধার শক্তি যদি না থাকে হবে না, আমি কুর্মদেবের কৃপা নিয়ে তার ওপরে বসেছি, তিনি আমায় ক্ষমা করুন, নাহলে কিচ্ছু হবে না, তাই তো। এইভাবে আধার শক্তিকে যাজন করছেন, করে তিনি রেখে দিলেন। এখানে একটা কথা আমার বলে রাখা দরকার, যে বর্ণনা প্রসঙ্গে এখানে বলছেন মৈত্র ঋষি বলছেন যে এই যে জল থেকে যখন বরাহদেব এরকমভাবে পৃথিবীকে তুলছেন, সেই সময় জল থেকে তোলার সময় হিরণ্যাক্ষ নামক অসুরের সঙ্গে তার লড়াই, হিরণ্যাক্ষ নামক এই অসুরের সঙ্গে তার লড়াই হয়েছিল, বধ করেছিলেন তিনি। এখন যারা তত্ত্ববিদরা অবাক হয়ে যাবেন, ভাই কী ব্যাপার। টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন বরাহদেবের আবির্ভাব দুইভাবে দুই রকম হয়েছিল, শ্বেত বরাহ কল্পে একটা, সেই সময় শ্বেত বরাহরূপে এসেছিলেন, খালি পৃথিবীটাকে ওপরে তুলে দিয়ে অন্তর্ধান করেছিলেন। আর কৃষ্ণ বরাহ, যেটাকে একবার নীল বর্ণ, ডিপ নীল, অপূর্ব শ্যাম বরাহ বলা হয়, মথুরাতে এইসব আছে, নিত্য পূজিত হচ্ছে সেখানে। এটার ঘটনাটা কিন্তু পরে, কিন্তু আলাদা আলাদাভাবে এর বর্ণনা না করে তন্ময় হয়ে মৈত্র ঋষি একসঙ্গে বলে দিয়েছেন, এতে ভয়ের কিছু নেই। যারা টিকাকার তারা ব্যাখ্যা করে বলছেন, এটা এক ঋষি ভগবানের কথা বলতে বলতে বিহ্বল হয়ে অল্প কথায় রয়েছে, কারণ অনেক কথা বলবার আছে, সেই জন্য দুটো বরাহ অবতারকে আলাদা আলাদাভাবে বলেন নাই। বাস্তবিক পক্ষে প্রথম বরাহ অবতারে ভগবান পৃথিবীকে জল থেকে উদ্ধার করে দিয়ে আধার শক্তি সঞ্চারিত করে এবার চলে গেছেন। পরবর্তী সময়ে যখন, তখন হিরণ্যাক্ষের সঙ্গে লড়াই হয়েছিল, এটা আমরা পরবর্তী সময়ে জানব। এখন যেই হিরণ্যাক্ষের কথাটা চলে এলো, তখনই এবার প্রশ্ন করছেন বিদুরজি মৈত্রীজি, হিরণ্যাক্ষ সেটা আবার কে? বলো তুমি জানো না এ অনেক ঘটনা। বলে কীরকম? বলছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এরা দুজনে জয় বিজয় নামে দুজন, এই যে ভগবানের যে ধাম আছে বৈকুণ্ঠের পার্শ্বদ ছিল, এরা ঘটনাক্রমে এমন অপরাধ করে যার ফলে তারা অসুরজনী প্রাপ্ত হয়ে এই জগতে পতিত হয়। আরও ইন্টারেস্টেড হয়ে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা খুলে বলুন তো ব্যাপারটা কী। বলা এরকম হচ্ছে ঘটনা, যে চতুষ্ণ সনন্দ সনাতন সনাত কুমার আদি যারা আছেন, তারা একদিন এরকম, তারা তো যেখানে খুশি যেতে পারে, আর বিশেষ করে তারা ব্রহ্মার থেকে ভগবানের ভক্তির কথা কিছু শুনেছিলেন, যদিও তারা নির্বিশেষ ব্রহ্মতে ভজনা করতেন, কিন্তু ভগবানের রূপগুণ শুনে তাদের খুব লোভ হয়ে গেছে। তারা একদিন ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে বলছে জল চাল ঘুরে আসি ভগবানের বৈকুণ্ঠে, ওরা চলে যেতে পারে। ঘুরতে ঘুরতে বলছে বৈকুণ্ঠে চলে গেছে, বৈকুণ্ঠে চলে গিয়ে তারা একটার পর একটা দরজা অতিক্রম করে যাচ্ছেন। গিয়ে যখন আর একটা দরজায় পৌঁছেছেন তখন সেখানে দুজন দাড়ি দ্বারপাল ছিল, চতুর্ভুজ পীতবাসন, বৈকুণ্ঠের দ্বারপাল, সাধারণ কেউ নয়, ভগবানের সারূপ্যপ্রাপ্ত হয়েছে। তারা আটকে এই বেত হয়ে যাচ্ছ কোথায়, যখন এরকম চোখ পাখি এরকম বেতটাকে এরকম তুলেছে, তারা তখন বলছে মাথা খারাপ হয়ে গেল নাকি, হ্যাঁ মারবার জন্য এরকম চোখ গরম করছে, এই বৈকুণ্ঠে কারা আসতে পারে, যে তোমরা কে জিজ্ঞাসা করছো, তোমরা কে, এই যে জিজ্ঞাসা করলে কেন জিজ্ঞাসা করলেন, বৈকুণ্ঠে কারা আসতে পারে, ভগবানের কৃপা আমরা আসছি, না ভেতরে যাওয়া হবে না, তবে রে ভেতরে আমরা ভগবানকে দর্শন করব, ভেতরে যাওয়া হবে না, যে এরকম আটকেছে তখন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেল, যা এরকম বুদ্ধি ভেদ বুদ্ধি, বৈকুণ্ঠে কখনো কুণ্ঠা আছে, এখানে তোমাদের কুণ্ঠা করতে গেল, যাও ওষুধ জনি ভাবত হবে, যা সাত জন্ম এরকম অভিশাপ দিয়ে পরে সেটা পায়ে ধরে সেটা কমানো হয়েছে। ভগবান তখন সব জানতে পেরে গেছেন, লাফিয়ে চলে এসছেন লক্ষ্মীকে নিয়ে গেটের সামনে, আসার সঙ্গে সঙ্গে চতুর্ষণ দণ্ডবোধ করলেন, করে বললেন প্রভু একটা ভুল করে ফেলেছি, বলে কি, বলে একটা অভিশাপ দিয়ে ফেলেছি, আমাদের ঢুকতে দিচ্ছিল না। ভগবান হেসে বললেন তোমরা অভিশাপ দাওনি, আমার ইচ্ছা এটা হয়েছে, তোমার আপনার ইচ্ছায়, তাহলে আমার ইচ্ছা হয়েছিল এই জয় বিজয়কে জগতে পাঠাবো, পাঠিয়ে তাদের সঙ্গে একটু খেলা করব, বিভিন্ন রকম লড়াই আদি করবো, যুদ্ধ রস। চতুর্ষণ ক্ষমা চাইলেন, কিন্তু বলছি ক্ষমা চাওয়ার কিছু নেই, আমার ইচ্ছাই হয়েছে। জয় বিজয়কে বলছেন কোনো চিন্তা নেই, তোমারা যে অভিশাপটা পেয়েছো আমার ইচ্ছায়, এখন সাত জন্মে আসবে কি তিন জন্মে আসবে কি বলো, আমরা বেশি দিন থাকতে পারবো না, আমরা বেশি দিন আপনাকে ছেড়ে, তাহলে এক কাজ করো, তাহলে প্রতিকূলভাবে আমার সঙ্গে যদি তোমরা চলো তাহলে তিন জন্মে আসবে, আর অনুকূলভাবে করতে গেলে টাইম লাগে, অনেক সময় লাগবে, প্রতিকূলভাবে করতে গেলে কন্টিনিউয়াস শত্রুতা শত্রুতা নিবন্ধন, আমার কথা খালি চিন্তা করবে, তা আমার কাছে চলে আসবে সাজিয়ে যাওয়ার। ভগবানের কৃপা পেয়েছে, পরে অনেক কথা আছে এর মধ্যে, আমি অল্পের মধ্যে চলে গেলাম। এক এক জন্ম কীভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে রাম জন্মতে রাবণকে পারলে, ওই একই ওরাই, কিন্তু ওই জয় এবং বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ, হ্যাঁ শিশুপাল দন্তবর্ক, এইসব পরপর, তারপরে আমাদের টিকাকাররা বলেন জগাই মাদায়, আর জগাই মাদায়ের সময় একবার নেট প্রফিট হয়ে গেল, জগাই মাদায়ের সময় সবচেয়ে বেশি লাভ হলো, কী হলো, ভগবানের প্রেম পেয়ে গেলেন, গৌর তো ব্যাস। অবশ্যই এটা সব জন্মে হয় না, এটা রসিকতা করছি আমি, সব জন্মে তো গৌর আসেন না, গৌর আসার অনেক দেরি আছে, কৃষ্ণ জন্ম অনেক বিষয়, এসব কৃষ্ণ আবির্ভাবের সময় আমি তার আগে বলবো। তাহলে এখানে পৃথিবীকে তুলে দিয়ে অন্তর্ধান করলেন, সমস্ত ঘটনাটাকে খুলে বলবার জন্য প্রার্থনা করলে, বিদুরজি যখন পুনরায় প্রার্থনা করলেন একটু খুলে বলুন, হ্যাঁ বুঝতে পারছি না, আরও ভালো করে বিস্তৃত, বলে এক এই যে অভিশাপের কথাটা বললাম, মানে হ্যাঁ এ তো বললেন, ওই যে জয় বিজয় পড়ে গেছে, এরা কশ্যপ ঋষির দিতি নামক যে ভার্যা কন্যা, এই দিতি নামক যে পত্নী, ও দিতির গর্ভেতে আসি আবির্ভাব হয়েছে। কশ্যপ ঋষির দিতি এবং অদিতি এই দুই রকম দুইজন ভার্যা, হ্যাঁ দিতির গর্ভে দৈত্যরা এসছেন, অদিতির গর্ভে অদিতি মায়ের গর্ভে দেবতারা এসছেন, দেবতাদের মা তিনি, এক কথায় বলতে গেলে দেবতাদের মা, আর কশ্যপ ঋষির সব সন্তানে এই জগৎ ভর্তি যত আছে, কশ্যপ ঋষির বংশ পরম্পরায় সব এসে আজকে এই এই জগৎ পূরিত হয়েছে, কশ্যপ ঋষির বংশ পরম্পরা যত আছে, সাপ ব্যাং যত সব কশ্যপ ঋষির থেকে কী করে এসে অনেক ব্যাপার, যাই হোক এখন দিতির গর্ভসঞ্চারের ব্যাপারে অল্পের উপর আমি কথা বলি। কশ্যপ ঋষি বিরাট তপস্বী, সবসময় ভজন করেন, ভজন করতে করতে হঠাৎ দেখেন পত্নী এসে যজ্ঞের আলয়ে এসে প্রার্থনা করছেন, স্বামী আমি সন্তান চাই আপনার কাছ থেকে, প্রার্থনা করছি। বলে দেবী সন্তান তো প্রার্থনা খুবই ভালো, আমরা দাম্পত্য জীবন করছি খুবই ভালো, মঙ্গলময় কথা, আমরা তো গৃহস্থ জীবন করছি খুব ভালো, কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে, কেন এখন আমি যজ্ঞের আগারে শেষ আহুতিটা দিচ্ছি, এখন সায়ংকাল এখন সন্ধ্যার সময়, তো এই সময় তো অমঙ্গলজনক সময়, হ্যাঁ অপেক্ষা করতে হবে। তিনি বললেন আমি অপেক্ষা করতে পারবো না। বললো অপেক্ষা করতেই হবে, এই সময় শঙ্কর ভগবান ভূতপ্রেত নিয়ে এরকম বিচরণ করেন, বিভিন্ন অমঙ্গল মঙ্গলের প্রশ্ন আছে, বিশেষ করে আমরা ঋষি, ঋষির বংশে যেসব জন্মাবে তো অমঙ্গলজনক জন্ম হলে ভালো হবে না, কিন্তু ভগবানের এমনই প্রেরণা, দিতি কিছুতেই ছাড়বেন, দিতি বলছে না আমি আমি অপেক্ষা করতে পারবো না। তখন ভগবান চিন্তা করলেন এটা নিশ্চয়ই ভগবানের কোনো এটার মধ্যে কোনো প্রেরণা আছে, দিব্য চোখে অনুভব করলেন ভগবান আমি কি করব, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, তোমার কোনো উদ্দেশ্য এর মধ্যে আছে। তখনই সাধুগুরু বৈষ্ণব এই যারা আছেন ঋষিমুনি, এরা ভগবানের কি গুপ্ত উদ্দেশ্য এটা অবলোকন করে, তাই তো করে ওই কাজটা করলেন, করে তারপর জলের মধ্যে নামলেন, নেকে জলের মধ্যে তর্পণ করলেন, জলাশয় পবিত্র হন, ভগবান আমাকে ক্ষমা করুন, আমি আপনার এমনই একটা মায়া বিস্তার হয়েছে আজকে, ভগবানের ইচ্ছাতেই হয়েছে, পরবর্তী আমরা শুনব। কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে বললেন, দিতি লজ্জিত হলেন, লজ্জিতা হলেন, বললেন স্বামী আমি তো ভুল করি, বলে এখন আর বললে কি হবে, যা হতো হয়ে গেছে, তোমার গর্ভে জঠর অধম হবে, অধম জঠর সে কি, বলে হ্যাঁ সমস্ত জগৎ কাঁপবে কষ্টে, তাই নাকি, কাঁদতে আরম্ভ করলে কেঁদে তো লাভ হবে না, আমি তো তোমায় নিষেধ করেছিলাম, বললাম এই সময় গর্ভের সময় নয়, তুমি অপেক্ষা করো, তুমি শুনলেন না, এখন এটা হবে। তবে একটা সান্ত্বনা দিলেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, এই যে হিরণ্যকশিপুর এই যে বংশ হিরণ্যাক্ষ, এদের একজনের বংশে এমন একজন আসবেন যে জগৎকে পুরো আলো করে দেবেন, ভগবানের গুণ যশ একেবারে প্রতাপ ঝান্ডা উড়িয়ে, ঝান্ডা বোঝে পতাকা উড়িয়ে দেবেন, এখন জয় ঝান্ডা। এই কথাটা বলে তিনি মৌন ধারণ করলেন। ত্বং ভক্তি যোগ পরিভাবিত হেৎসরোজ আসসে সুতেক্ষিত পতন ননাত পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ বপুপনয়সে সদনুগ্রহায় বাঞ্ছাকল্প দুর্বশীকে বাসিন্দ ভবেচ পতিতানং পাবন ভবিষ্যৎ জনম।